ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئة شهيد أو كما قال عليه الصلاة والسلام حضرات علماء كرام মোহতরম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত মেহরবানি, তিনি আমাদের এমন একটা মুবারক সভায় যোগদান করার সুযোগ দান করলেন যে সবাই সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মহানবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস এবং তার আদর্শ আলোচনা করা হবে ইনশাআল্লাহ। রাসূলের জীবন ইতিহাসকে সীরাতুন নবী বলা হয় আর রাসূলের আদর্শকে তার সুন্নত বলা হয়। সীরাতুন নবী এবং সীরাতে রসুল এবং সুন্নতে রসুল সম্মেলনে আমাদেরকে আল্লাহ যোগদান করার সুযোগ দান করলেন, সৌভাগ্য দান করলেন, এই জন্য আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহরবানি, আমাদের মতো বহু মানুষ এই সমাজে আছে যারা ইচ্ছা করলে এই রকম সমাবেশে আসতে পারে, কিন্তু আসার ইচ্ছা নাই এই জন্য আসে না। বহু মুসলমান এই সমাজে আছে যারা আল্লাহর কোরআনের আলোচনায়, রাসুলের জীবন ইতিহাসের আলোচনায়, রাসুলের আদর্শের আলোচনায় ইচ্ছা করেই আসার দরকার মনে করেন। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করে এই সমস্ত মোবারক আলোচনায় অংশগ্রহণের সৌভাগ্য দান করেছেন, আল্লাহর শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর যত সব মেহরবানি করেছেন এর মধ্যে একটা মেহরবানি হল তিনি ইচ্ছা করলেন আমাদেরকেও জীবজন্তু বানাইয়া তাদের ঘরে জন্ম দিতে পারতেন। কুকুরের ঘরে জন্ম দিয়া পাঠাইলে আমরা কুকুর হইতাম, বিড়ালের ঘরে জন্ম দিয়া পাঠাইলে আমরা বিড়াল হইতাম, গরু ছাগলের ঘরে জন্ম দিয়া পাঠাইলে আমরা গরু ছাগল হইতাম। কিন্তু তিনি মেহরবানি করে আমাদেরকে জীব জন্তুর গড়ে জন্ম না দিয়া মানুষের গড়ে জন্ম দেওয়ায় আমরা মানুষ হওয়ার সৌভাগ্য লাভ করেছি। আমাদের কোন চেষ্টার ফলে নয়, এমনকি আমাদের আবেদনের ফলেও নয়, জন্মের আগে আমরা মানুষ হইয়া জন্ম হওয়ার কোন চেষ্টাও করি নাই, আল্লাহর কাছে দরখাস্তও করি নাই যে হে আল্লাহ আমাদেরকে জানোয়ারের ঘরে জন্ম না দিয়া মানুষের ঘরে জন্ম দেন। আমাদের চেষ্টা ছাড়া, আমাদের আবেদন ছাড়া, একমাত্র আল্লাহ নিজের ইচ্ছায় দয়া করে আমাদেরকে মানুষের ঘরে জন্ম দিয়া মানুষ বানাইছেন। বুঝে থাকলে একটু দয়া করে বলুন, নিজের চেষ্টায় মানুষ হয়েছেন না আল্লাহর দয়ায়? আল্লাহর দয়ায়। আল্লাহ আমাদের প্রতি কত ভাবে কি পরিমাণ দয়া করছেন করতেছেন তা বলতে গেলে জীবন শেষ হয়ে যাবে, আল্লাহর দয়ার বিবরণ শেষ হবে না। আবার দেখুন, মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা যে আল্লাহ তাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ তাকে মানুষ বানাইলেন, সেই আল্লাহকে বিশ্বাসই করে না, বলে আল্লাহ আবার কি, জগতে যা কিছু হইতেছে সব ন্যাচারাল ভাবে হইতেছে, অটোমেটিকলি হয়, অটোমেটিকলি বিলীন হয়ে যায়, ন্যাচারাল ভাবে আমরা জন্ম হয়েছি, ন্যাচারাল ভাবে আমরা আমাদের মৃত্যু হয়ে যাবে, এরপরে আর অস্তিত্ব থাকবে না, অস্তিত্বহীন হয়ে যাবে। সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই, পরকাল বলতে কিছু নাই, কিয়ামত বলতে কিছু নাই, হিসাব নিকাশ বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। এই রকমের মতবাদ যারা পোষণ করে তাদেরকেই নাস্তিক বলা হয়। যারা বলেন পরকাল আছে তাদের নাম আস্তিক, যারা বলে পরকাল নাই তাদের নাম নাস্তিক। বিভিন্ন আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা দিয়েছেন, যারা পরকালে অবিশ্বাসী, আল্লাহতে অবিশ্বাসী, এদেরকে জাহান্নামে দিয়া জাহান্নামের আগুন যখন তাদের কলিজায় প্রবেশ করবে তখন আল্লাহ জিজ্ঞেস করবেন, দেখ আছে কি নাই, দুনিয়ার জীবনে বলছিলে নাই, এখন দেখ আছে কি নাই। আপনারাই বলুন, একটা মানুষ যদি বলে আগুন বলতে কিছু নাই আর তার গায়ে আগুন লাগলে পরে যদি জিজ্ঞেস করা হয় দেখ আছে কি নাই, তখন জবাবটা কি হবে? তার তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত নাস্তিক না বানাইয়া আমাদেরকে আল্লাহ আস্তিক হওয়ার সৌভাগ্য দান করেছেন। এটা আমাদের প্রতি আল্লাহর আরেকটা দয়া। আমরা নাস্তিক না আস্তিক? আস্তিক। যারা পরকালের অস্তিত্ব বিশ্বাস করেন, যারা পরকাল আছে মনে করেন, তারা আস্তিক। যারা পরকাল নাই, জান্নাত জাহান্নাম নাই, আল্লাহ বিল্লাহ নাই মনে করে, তারা নাস্তিক। পরকাল নাই পশু জানোয়ারের, মানুষের পরকাল আছে। কোন জীব জানোয়ারের জান্নাতও নাই জাহান্নামও নাই, জান্নাত জাহান্নাম শুধুমাত্র মানুষের জন্য। জান্নাতের সুখ শান্তিও কোন জীব জানোয়ারকে দেওয়া হবে না, একদল মানুষকে দেওয়া হবে। জাহান্নামের শাস্তিও কোন জীব জানোয়ারকে দেওয়া হবে না, একমাত্র মানুষকে দেওয়া হবে। বুঝে থাকলে বলুন, জান্নাত জাহান্নাম জীব জানোয়ারের জন্য না মানুষের জন্য? তাহলে যারা বলে জান্নাত জাহান্নাম নাই, এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো বেশ কম নাই। জীব জানোয়ারেরও পরকাল নাই, এদেরও পরকাল নাই। জীব জানোয়ারেরও পরকালের কোন চিরস্থায়ী জীবন নাই, এদেরও পরকালের কোন চিরস্থায়ী কোন জীবন নাই। এই জন্য এদের জীবনে আর পশু হায়ওয়ানের জীবনে কোনো বেশ কম নাই। আল্লাহ আমাদেরকে এই রকম নাস্তিক না বানাইয়া আস্তিক বানাইছেন। আমরা আল্লাহ যে আছেন বিশ্বাস করি, পরকাল আছে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করি, কিয়ামতের হিসাব নিকাশ বিশ্বাস করি, এইরকম বিশ্বাসই বানাইয়া আল্লাহ আমাদেরকে আরেক দয়া করেছেন। এটাও আমরা নিজেদের চেষ্টায় হই নাই, আল্লাহর দয়ায় হইতে পেরেছি। প্রথমে জানোয়ার না হইয়া মানুষ হয়েছি নিজের চেষ্টায় না আল্লাহর দয়ায়। দ্বিতীয়ত নাস্তিক না হইয়া আস্তিক হয়েছি নিজের চেষ্টায় না আল্লাহর দয়ায়। আল্লাহর দয়ায় এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ কি পরিমাণ নিয়ামত, কি পরিমাণ দয়া মায়া তোমাদের প্রতি আছে তা যদি গণতে থাকো তাহলে তোমাদের জীবন শেষ হয়ে যাবে, আল্লাহর দয়ার বিবরণের গণনা শেষ হবে না। তাই আল্লাহর কোন অলি বলেন, আদমিয়াত দাদাই বা জম্মসলমা কর দাই, আদমিয়াত দাদাই বা জম্মসলমা কর দাই, আয় খুদা কুরবা সুহম এহসাব রহসা কর দাই। হে আল্লাহ, জানোয়ার না বানাইয়া মানুষ বানাইছো, একটা দয়া করেছ, আবার বেইমান না বানাইয়া মুমিন মুসলমান বানাইছো, আরেকটা দয়া করেছ। আমি তোমার নামে গলা কাটাইয়া দিয়া কুরবানি হইয়া গেলেও তোমার এই দয়ার শুক্রিয়া আদায় হবে না, কৃতজ্ঞতা হবে। আবার দেখুন, আদম আলাইহিস সালামের অনুসারী উম্মতেরাও মুসলমান, নূহ আলাইহিস সালামের অনুসারী উম্মতেরাও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, মুসা আলাইহিস সালামের অনুসারী, ঈসা আলাইহিস সালামের অনুসারী, সকল নবীর অনুসারী উম্মতেরা মুসলমান, মুমিন মুসলমান। কিন্তু আমাদেরকে অন্য নবীর অনুসারী মুমিন মুসলমান না বানাইয়া সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর সৃষ্ট জগতের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, যার সমান মর্যাদা আল্লাহ জগতের আর কাউকে দান করেন, এক কথায় যার মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ, তার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছে। এটা আমাদের প্রতি আল্লাহর আর একটা দয়া। জীবনভর গণিয়ে এত শেষ করা যাবে না, অন্তত উদাহরণস্বরূপ দুই একটা শোনার বোঝার চেষ্টা করব। প্রথমত আল্লাহ জানোয়ার না বানাইয়া মানুষ বানাইছেন, একটা দয়া। দ্বিতীয়ত বেঈমান মানুষ না বানাইয়া ইমানদার মানুষ বানাইছেন, আরেকটা দয়া। তৃতীয়ত অন্য নবীর ইমানদার উম্মত না বানাইয়া শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, এটা আমাদের প্রতি আল্লাহর আরেকটা দয়া। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম, এর অর্থ হল সমস্ত নবীগণের চেয়ে আমি শ্রেষ্ঠ, আর সকল নবীর উম্মতের চেয়ে আমার উম্মত শ্রেষ্ঠ। অন্য নবীর উম্মত হইলে আমরা শ্রেষ্ঠ উম্মত হইতে পারতাম না, শেষ নবীর উম্মত হওয়ায় শ্রেষ্ঠ উম্মত হইলাম। এটা কি আমাদের চেষ্টায়, আমাদের আবেদনের কারণে, দরখাস্তের কারণে, না আল্লাহর নিজের ইচ্ছায়? আল্লাহ নিজে ইচ্ছা করে আমাদেরকে আলাদা দয়া করেছেন, অন্য নবীর উম্মত না বানাইয়া আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন শেষ বিচারের পরে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না, ততক্ষণ পর্যন্ত কোন নবীকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। বলেন, সকল নবীর আগে কোন নবী জান্নাতে প্রবেশ করবেন? আমাদের মধ্যে। তারপরে বলেন, আর কোন নবীর উম্মতকে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে না। কোন নবীর উম্মত সকলের আগে জান্নাতে প্রবেশ করবে? আমাদের পুল সিরাতের পুল পার হওয়ার সময়ও আর কোন নবীর উম্মত পুল সিরাতের পুল পার হওয়ার আগে মুহাম্মাদুর রসুলুল্লাহর উম্মতকে পুল সিরাতের পুল পার করানো হবে। আমরা সকল নবীর উম্মতের আগে পুল সিরাতের পুল পার হতে পারতাম না, আমরা সকল নবীর উম্মতের আগে জান্নাতে প্রবেশ করতে পারতাম না যদি আল্লাহ দয়া করে আমাদেরকে মুহাম্মাদুর রসুলুল্লাহর উম্মত না বানাইতেন। তাই রাসুল বলেন, আমি হলাম সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর আমার উম্মতেরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। অন্য নবীর উম্মতের হায়াত লম্বা ছিল কিন্তু আমলের সওয়াব কম ছিল। মুহাম্মাদুর রসুলুল্লাহর উম্মতের হায়াত ছোট কিন্তু আমলের সওয়াব বড়। তাদের ছিল লম্বা হায়াত, বেশি আমল, সওয়াব কম। আমাদের ছোট হায়াত, আমল কম, সওয়াব বেশি। এই সুযোগটাও, এই ফেসিলিটিটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে আমাদেরকে দিয়েছেন শুধুমাত্র আখিরি জমানার নবীর উম্মত বানাইয়া। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মানুষের সওয়াব আমল নামায় লিখে রাখার জন্য প্রতিটি মানুষের দান কাঁধে একজন করে ফিরিস্তা মোতায়েন করে রেখেছে। সওয়াব লেখার জন্য একজন ফিরিস্তা আছে ডান কাঁধে থাকেন, গুনাহ লেখার জন্য আরেকজন ফিরিস্তা আছেন বাম কাঁধে থাকেন। ডান কাঁধের ফিরিস্তার প্রতি আল্লাহর নির্দেশ, আমার বান্দা একটা সওয়াবের কাজ করলে দশটা সওয়াব লিখতে হবে। কাজ করবে কটা সওয়াবের? একটা তো সওয়াব লিখতে হবে, কটা? দশটা। আর বাম কান্ধের ফিরিস্তার প্রতি আল্লাহর নির্দেশ, আমার বান্দা গুনাহ করলে তুমি ডান কাঁধের ফিরিস্তার পারমিশন ছাড়া লিখতেই পারবে না। এই কারণে বন্দা যখন কোন গুনার কাজ করে বাম কাঁধের ফিরিস্তা ডান কাঁধের ফিরিস্তার কাছে লেখার অনুমতি চায়। ডান কাঁধের ফিরিস্তা বলেন, আল্লাহর বিধান আছে, বন্দা গুনাহ করার পর যদি যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দেয় তাহলে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। কাজেই বন্দা এইমাত্র গুনাহ করল, তুমি যদি এখনই লেখে ফেলো আর পরে যদি বন্দা তওবা করে তো এটা মাফ হয়ে যাবে, তোমার লেখা তো থাকবে না, এই লেখা লিখে লাভ কি? অপেক্ষা কর, দেখো তওবা করে কি। তারে তওবা করার সময় সুযোগ দাও, তওবা করার সময় সুযোগ দেওয়ার পরও যখন তওবা করে না, বাম কাঁধের ফিরিস্তা আবার জিজ্ঞাসা করে ডান কাঁধের ফিরিস্তাকে, এখন লেখব কিনা? ডান কাঁধের ফিরিস্তা বলেন, আবার সুযোগ দাও, দেখো তওবা করে। আবার সুযোগ দেওয়ার পরও যদি তওবা করে না তৃতীয়বারের বেলায়, বাম কাঁধের ফিরিস্তা যখন ডান কাঁধের ফিরিস্তাকে জিজ্ঞাসা করেন, এখনো তওবা করল না, এখন কি করব? তখন ডান কাঁধের ফিরিস্তা বলেন, বারবার তওবা করার সুযোগ দেওয়া সত্ত্বেও যেহেতু তওবা করল না, কাজী এখন লেখো গুনাহ, কিন্তু আমার লেখার নিয়মে নয়, তোমার লেখার নিয়ম আলাদা। আমার লেখার নিয়ম হইল একটা সওয়াবের কাজ করলে দশটা সওয়াব লিখব, তোমার নিয়ম হইল একটা গুনার কাজ করলে একটার বেশি লিখতে পারবে না। গুনাহ যতটা করে শুধু ততটা লেখা হবে, আর সওয়াব যতটা করে এর দশ গুণ বেশি লেখা হবে। এই সুযোগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের আমল নামায় সওয়াব বাড়াইয়া দেওয়ার ব্যবস্থা করেছে। এটাও কি আমাদের চেষ্টা প্রচেষ্টায়, না আবেদন নিবেদনের ফলে, না আল্লাহর ইচ্ছায়, আল্লাহর দয়ায়? আল্লাহর দয়ায়। কাজেই যে নবীর উম্মত হওয়ার কারণে আমরা এতগুলি সুযোগ সুবিধা পাইলাম, অল্পদিনের হায়াতে সামান্য কিছু নেক আমল করলে অনেক সওয়াব পাইব আমরা। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে একটা লোক দেখবে তার আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ একটা সওয়াব লেখা, এটা দেখে সে আল্লাহকে বলবে, আল্লাহ এত বড় সওয়াবের কাজ তো আমি দুনিয়ার জীবনে করি নাই, এটা আমার আমল নামায় কিভাবে লেখা হইল? আল্লাহ বলবেন, তুমি স্মরণ করে রেখো দুনিয়ার জীবনে তুমি আল্লাহর রাস্তায় একটা খেজুরের দানা দান করেছ কিনা, একটা খেজুরের দানা, এক গুটা খেজুর। বান্দা বলবে, হ্যাঁ আমার মনে আছে আমি একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করেছি। আল্লাহ বলবেন, তোমার এই একটা খেজুরের দানার সওয়াবকেই আমি বাড়াইতে বাড়াইতে বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ করি। আল্লাহ বিভিন্ন ব্যবস্থা করে রেখেছেন, আমরা সামান্য সওয়াবের কাজ করলে এই সওয়াব যেন আমাদের আমল নামায় অনেক বেশি লেখা হয়। কেন? আমাদের হায়াত কম। আগের আমলের মানুষ 500, 700, 1000, 1200, 1500 বাঁচত। হাদিস শরীফে উল্লেখ আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বেশিরভাগ উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর মাত্র। কই 1000, 1500 বছরের বয়স আর কই 60 থেকে 70 বছর? বলেন তাদের হায়াত লম্বা ছিল, আমাদের হায়াত লম্বা না তাদের হায়াত লম্বা ছিল? 1500 বছরে যত এবাদত বন্দেগী করেছে আমরা কি 60 বছরে ততটা পারব? পারব না। তাই আল্লাহ আমাদেরকে আলাদাভাবে সুযোগ দিয়েছেন, আমল করবে কম সওয়াব পাইবে তাদের চেয়েও বেশি। এই সুযোগটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে দান করেছে। এই জন্য আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, এই জন্য আল্লাহ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, যে নবীর উম্মত হওয়ার কারণে এতগুলি সুযোগ সুবিধা পাইলাম, যে নবীর উম্মত হওয়ার কারণে এতগুলি ফেসিলিটি পাইলাম। এই নবীকে কি কিছু জানার দরকার নাই, চিনার দরকার নাই, বুঝার দরকার নাই? দুঃখের বিষয় বর্তমান সমাজে অনেক মুসলমান এমনও আছেন যারা দুনিয়ার অনেক জ্ঞানী গুণী পণ্ডিতের জীবন ইতিহাস পড়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন ইতিহাস পড়ে। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, অন্য কোন জ্ঞানী গুণী পণ্ডিত এমনকি অন্য কোন নবীর মর্যাদা বড় না আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা বড়? তাহলে যার মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ তারে চিনবার আগে অন্যকে চিনার জন্য এত জ্বালা কেন? যার উন্মত হওয়ার কারণে এতগুলি সৌভাগ্য পাইল তারে চিনার আগে অন্যকে চিনার জন্য এত আবেদন, এত আবেগ কেন? এটাকে বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, বলে কলার চেয়ে সালের মজা বেশি। আপনারা কি বলেন, কলার সাল কি কলার চেয়ে বেশি মজা? তাইলে কলার মজা বুঝার আগে সালের মজা বুঝতে গেলাম কেন? যে নবীর উম্মত হওয়ার কারণে এতগুলি সুযোগ সুবিধা পেলাম, এত বড় সৌভাগ্য পেলাম, সেই নবীকে চিনার আগে অন্যকে চিনতে গেলাম কেন? তাই প্রতিটি মুসলমান যদি নিমক হালাল হয়, যদি নিমক হারাম না হয়, তাইলে দুনিয়ার আর কোন মানুষকে চিনার আগে যে নবীর উম্মত হওয়ার কারণে এত বড় সৌভাগ্য পাইলাম ওই নবীকে আগে চিনা দরকার। দরকার কিনা? এই নবীকে আগে চিনা দরকার। নবীকে চিনার একমাত্র ব্যবস্থা নবীর জীবন ইতিহাস। নবীকে চিনার একমাত্র, যে কোনো লোককে চিনার একমাত্র ব্যবস্থা তার জীবন ইতিহাস। আব্রাহাম লিঙ্কনকে যদি কেউ চিনতে চান কিভাবে চিনবেন? তার জীবন ইতিহাসের মাধ্যমে চিনবেন। নাকি তিনি এখনো দুনিয়াতে আছেন? নাই, তাকে কিভাবে চিনতে হবে? তার জীবন ইতিহাসের মাধ্যমে চিনতে হবে। দুনিয়ার যত বড় বড় নেতা অতিবাহিত হইয়া গেছেন। চীনের পরলোকগত মাও প্রেসিডেন্ট মাও সেতুংকে যদি কেউ চিনতে চান, তারে দেখতে পাবেন না তার জীবন ইতিহাস থেকে তাকে চিনতে হবে, জীবন ইতিহাস থেকে। আদম আলাইহিসসালামকে চিনতে চাইলে তার জীবন ইতিহাস থেকে চিনতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামকে চিনতে হইলে তার জীবন ইতিহাস থেকেই তাকে চিনতে হবে, ঈসা আলাইহিসসালামকে চিনতে হইলে তার জীবন ইতিহাস থেকেই তাকে চিনতে হবে। ঠিক তেমনি ভাবে সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হলে তার জীবন ইতিহাস থেকেই তাকে চিনতে হবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন ইতিহাসের নাম ওই সীরাতে রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন ইতিহাসের নাম সীরাতে রাসূল। সীরাত শব্দের শাব্দিক অর্থ হল অবস্থা। পরিভাষাগতভাবে কোন মানুষের সারা জীবনের সর্বাবস্থাকে তার সীরাত বলা হয়, এই জন্য পরিভাষাগতভাবে জীবন ইতিহাসকে সীরাত বলা হয়, রসুলের জীবন ইতিহাসকে রসুলের সীরাত বলা হয়। মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করে পৃথিবীতে এসেছিলেন, 63 বৎসর পরে আরেক রবিউল আউয়াল মাসে এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছিল। 63 বৎসর আগে এক রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আসলেন, 63 বৎসর পরে আরেক রবিউল আউয়াল মাসে পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। দুই রবিউল আউয়ালের মধ্যবর্তী সময় সীমা কত? 63 বৎসর। এই 63 বৎসরের জীবন ইতিহাসকেই সীরাতুন নবী বলা হয়, সীরাতুর রাসূল বলা হয়। 63 বৎসরের জীবন ইতিহাসের যে কোনো অংশ, চাই জন্মের কথা হোক, চাই অবাতের কথা হোক, চাই নবীর গুমানির কথা হোক, চাই নবীর খাওয়া দাওয়ার কথা হোক, চাই নবীর চলাফেরার কথা হোক, এমনকি নবীর পেশাব পায়খানার কথা আলোচনা করলেও নফল বন্দেগীর সওয়াব হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন ইতিহাস সীরাতে রাসূলের যে কোনো অংশ আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হয়। আর কোন কোন অংশ আছে নবীর, এইগুলি আলোচনা না করলে এবাদত বন্দেগী জানতে পারা যায় না, নমাজ রোজাই বুঝতে পারা যায় না, সেই অংশগুলি আলোচনা করা ফরজ। যেমন এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়। কাজেই রাসূলের নামাজ রাসূল জন্মের আগে পড়েছেন না জন্মের পরে? ওফাতের পরে না আগে? তাইলে রাসূলের জীবনের যে অংশে নামাজ আছে এই অংশটা জানলেই আমরা রাসূলের নামাজ জানতে পারব। কাজেই রাসূল কিভাবে নামাজ পড়েছেন সেটা শিক্ষা করা নফল নয়, ফরজ। রাসূল কোন কোন সময়ে নামাজ পড়েছেন সেইগুলি শিক্ষা করা নফল নয়, ফরজ। 63 বৎসরের জীবন ইতিহাসের কোন অংশ জানা নফল, কোন অংশ জানা ফরজ। কথাটা পরিষ্কার হইল কিনা দেখুন। কিন্তু এই 63 বৎসরের জীবনের এমন একটা সেকেন্ড নাই, এমন একটা মুহূর্ত নাই যেটা আলোচনা করলে কোনো সওয়াব নাই। 63 বৎসরের জীবন ইতিহাসের যে কোনো মুহূর্তের আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হয়। এই জন্য সীরাতুন নবীর আলোচনা, সীরাতুর রাসূলের আলোচনা অত্যন্ত মুবারক আলোচনা, বরকতময় আলোচনা। রাসূল যে বলেছেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো। আমরা কি কেউ রাসূলকে নামাজ পড়তে দেখেছি? আমাদের উপায়, আমাদের একমাত্র ইতিহাস, একমাত্র নবীর জীবন ইতিহাস থেকে জানতে হবে তিনি কিভাবে নামাজ পড়তেন। রাসূল কিভাবে নামাজ পড়তেন এটা তার জীবন ইতিহাস থেকেই জানতে হবে, সীরাতে রাসূল থেকেই জানতে হবে আমাদের রাসূল কিভাবে নামাজ পড়তেন। কাজেই রাসূলের জীবনের যে অংশ না জানলে ইসলামের বিধিবিধান জানা যায় না সেই অংশ জানা ফরজ। রাসুলের জীবনের যে অংশ না জানলেও ইসলামের বিধিবিধান জানা যায় সেই অংশ আলোচনা করা ফরজ না নফল? তবে রাসুলের জীবনের যে অংশের আলোচনা নফল সেই অংশের মধ্যেও আমাদের জন্য অনেক কিছু শিখার মতো আছে, অনেক কিছু শিখার মতো আছে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন, কিন্তু দুধ পান করেছিলেন মা হালিমার। রাসুলের গর্ভধারিণী মায়ের নাম আমিনা আর দুধ মায়ের নাম হালিমা। বিভিন্ন কারণে যে মায়ের গর্ভ থেকে জন্ম হইলেন সেই মা দুধ পান করাইতে পারেন নাই, দুধ মা হালিমা রসুলকে দুধ পান করাইছিলেন। আপনারা বলুন, হালিমার নিজের কোন সন্তান না হইলে আমিনার সন্তানকে দুধ পান করাইতে পারতেন? বলে হালিমার নিজেরও এক শিশু ছেলে ছিল, এই জন্য হালিমা নিজের ছেলেকেও দুধ পান করাইতেন, আমিনার ছেলেকেও দুধ পান করাইতেন। তাহলে হালিমার দুধ পানকারী কতজন শিশু? দুজন, একজন নিজের ছেলে, একজন আমিনার ছেলে। এই কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম যখন হালিমার দুধ পান করতেন, এক স্তনের দুধ নিজে পান করতেন আর এক স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। এত এত বড় ইনসাফ শিশু জীবনে, কুলের শিশু থাকাকালে দুধ ভাইয়ের সাথে এত বড় সুবিচার করার মতো মহামানব আল্লাহর গোটা জগতে মহানবী ছাড়া আর কাউকে পাবে? চিন্তা করুন, যেই ছেলেটা মায়ের কুলের শিশু থাকা অবস্থায় দুধ ভাইয়ের সাথে এত বড় সুবিচার করতে পারে, এই ছেলেটা বয়স্ক হইয়া দুনিয়াবাসীর সাথে কি পরিমাণ অবিচার করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই সিগন্যাল দিয়েছেন যে সারা দুনিয়াতে সুবিচার প্রতিষ্ঠাকারী নবীর আগমন হয়েছে। যেই ছেলে কুলের শিশু থাকাকালে দুধ ভাইয়ের সাথে এত বড় সুবিচার করে সেই লোক বয়স্ক হলে দুনিয়াবাসী মানুষের সাথে অবিচারের কল্পনা করা যায় না, শুধু সুবিচারেই সুবিচার করবে। সুবিচার, এইরকম সুবিচারের মূর্ত প্রতীক, এইরকম সুবিচারের আলামত নিদর্শন একমাত্র মহানবী ছাড়া দুনিয়ার আর কোন মহামানবের জীবন ইতিহাসে পাবেন না। মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 63 বছরের জীবন ইতিহাসকে, সিরাতে রাসুলকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। রাসুলের জীবন ইতিহাসের প্রথম অংশে রয়েছে ওহী নাযিল শুরু হওয়ার পূর্ববর্তী 40 বছরের জীবন ইতিহাস, আর দ্বিতীয় অংশে রয়েছে ওহী নাযিল শুরু হওয়ার পরবর্তী 23 বছরের ইতিহাস। বুঝে থাকলে বলুন, সিরাতে রাসুলের প্রধান অংশ কতটা? দুইটা, একটা ওহী নাযিল আগের অংশ আর একটা ওহী নাযিলের পরের অংশ। ওহিনা দিলের আগের অংশ রসুলের জীবন ইতিহাসের, ওহিনা দিলের আগের অংশ কতদিনের? 40 বছর। ওহিনা দিল শুরু হওয়ার পরের অংশ কতদিনের? 23 বছর। আগের 40 আর পরের 23, 63 বছর। এই ওহিনা দিলের পরবর্তী 23 বছরের জীবন ইতিহাস আবার দুই ভাগে বিভক্ত। ওহিনা দিল শুরু হওয়ার পরে আরো 13 বছর মক্কায় ছিলেন, এই অংশটার নাম রসুলের মক্কি জিন্দেগি, মক্কি জীবন। 13 বছর পরে মক্কা থেকে হিজরত করে মদিনায় শরীফ গিয়ে সেখানে আরো 10 বছর ছিলেন। মক্কায় অবস্থানকালীন 10 বছরের জীবন ইতিহাসকে রাসুলের মদনী জীবন বলা হয়। ওহিনা দিলের আগে গেল 40 বছর, ওহিনা দিলের পরে মক্কায় মক্কি জীবন আর কতদিন? 13 বছর। আগের 40 আর পর 13, 53, তিপ্পান্ন বছর বয়সে হিজরত করে মদিনা শরীফ গিয়ে সেখানে বসবাস করলেন আরো দশ বছর, তিপ্পান্ন আর দশ। ওহিনাদিলের আগের চল্লিশ বছর পরবর্তী তেরো বছরের মক্কি জিন্দেগি, পরবর্তী দশ বছরের মদনী জিন্দেগি। এই হল রাসূলের জীবন ইতিহাসের সর্বমোট তিনটা অংশ। তিন অংশের থেকে সামান্য কিছু আলোচনা আমরা পেশ করব। ওহিনাদিল শুরু হওয়ার আগের চল্লিশ বছরের জীবন ইতিহাসের কি গুণ, কি বৈশিষ্ট্য? ওহিনাদিল শুরু হওয়ার পরবর্তী তেরো বছরের মক্কি জিন্দগির গুণ কি, বৈশিষ্ট্য কি? ওহিনাদিল শুরু হওয়ার পরে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরবর্তী দশ বছরের জীবন ইতিহাসের গুণ কি, বৈশিষ্ট্য কি? ওহিনাদিলের আগের চল্লিশ বছর তিনি কি করেছেন? হিজরতের পূর্ববর্তী তেরো বছর তিনি কি করেছেন? হিজরতের পূর্ববর্তী তেরো বছর মক্কি জিন্দগিতে তিনি কি করেছেন? হিজরতের পরবর্তী দশ বছরের পবিত্র জিন্দগিতে তিনি কি করেছেন? এই তিনটা প্রশ্নের মোটামুটি একটু ধারণা আজকে আমরা নেওয়ার চেষ্টা করব। রসুলের সিরত বিষয়ক কিতাবে লেখা আছে, ওহিনাদিল শুরু হওয়ার পূর্ববর্তী চল্লিশ বছরের জীবন ইতিহাসটা নবীর জন্য নবুয়তের দলিল, আর ওহিনাদিল শুরু হওয়ার পরবর্তী তেরো বছরের মক্কি জিন্দগি আর দশ বছরের মদনী জিন্দগি, তেইশ বছরের জিন্দগিটা উম্মতের জন্য শরীয়তের দলিল। ওহিনাদিল শুরু হওয়ার আগের চল্লিশ বছরের জীবন ইতিহাস নবীর জন্য নবুয়তের দলিল, আর পরবর্তী তেইশ বছরের জীবন ইতিহাস উম্মতের জন্য শরীয়তের দলিল। দুইটা কথা বোঝার মতো, স্মরণ রাখুন শুধু হেডিংগুলি। আর চল্লিশ বছর, প্রথম চল্লিশ বছরের জীবন ইতিহাস নবীর জন্য নবুয়তের দলিল, আর পরবর্তী তেইশ বছরের জীবন ইতিহাস উম্মতের জন্য শরীয়তের দলিল। বুঝে থাকলে বলুন তো, চল্লিশ বছরের জীবন ইতিহাসটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। আর তেইশ বছরের জীবন ইতিহাসটা কার জন্য, কিসের দলিল? উম্মতের জন্য শরীয়তের দলিল। এবার বোঝার চেষ্টা করুন, জন্মের পর থেকে ওহিনাদিল শুরু হওয়ার আগ পর্যন্ত দীর্ঘ চল্লিশটি বছরের জীবন ইতিহাসে দেখা যায় নবী কোন মানুষকে নামাজ রোজা ইবাদত বন্দেগীর কথা বলেননি, হালাল পথে চলো হারাম পথ ছাড়ো বলেননি, এমনকি ইমানান ও বেঈমানি ছাড়ো বলেননি, এমনকি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করো এই কথাটুকুও বলেননি। কতদিন? চল্লিশ বছর। অথচ আল্লাহ নবী রসুলকে দুনিয়াতে পাঠান দুনিয়ার মানুষকে ইমান ইসলামের দাওয়াত দেওয়ার জন্যই, ইমান ইসলামের দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ সমস্ত নবীকে নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। নবী পাঠানির মূল কাজই ইমান ইসলামের দাওয়াত। অথচ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর পবিত্র জীবন ইতিহাসের প্রায় তিন ভাগের দুই ভাগ চলে গেল, তেষট্টি বছরের মধ্যে চল্লিশ বছর চলে গেল, মানে জীবনের তিন ভাগের প্রায় দুই ভাগ চলে গেল ইমান ইসলামের দাওয়াত ছাড়া। প্রশ্ন জাগে, কেন গেল? তাহলে এই জীবন ইতিহাসটা আমাদের কোন কাজে লাগল? কেন চল্লিশ বছর পর্যন্ত রসুল দুনিয়ার কোন মানুষকে ইমান ইসলামের দাওয়াত দিলেন না? ইমান ইসলামের দাওয়াত দেওয়ার জন্যই তো নবীকে দুনিয়াতে পাঠান। এই প্রশ্নের জবাব হইল, আল্লাহ আদেশ করেননি চল্লিশটি বছরের ভিতরে নবীকে আল্লাহ ইমান ইসলামের দাওয়াত দেওয়ার আদেশ করেননি, এবাদত বন্দেগি করার আদেশ করেননি, হালাল হারাম এর বিধিবিধান বলার জন্য আদেশ করেননি। আদেশ না পাওয়ার কারণে নবী চল্লিশ বছর পর্যন্ত এই দাওয়াতের কাজ করেন। তাহলে প্রশ্ন জাগে, যে কাজের জন্য আল্লাহ নবী পাঠাইলেন, এই কাজটা করার জন্য চল্লিশ বছর পর্যন্ত আদেশ করলেন না কেন? আল্লাহ আলিমুল গায়েব, অতীত জানেন, ভবিষ্যৎ জানেন। আপনারা কি বলেন? অতীত জানেন, ভবিষ্যৎ জানেন। আল্লাহ খুব ভালো রকম জানেন যে নবী যখন সমাজের মানুষকে দাওয়াত দিতে যাবেন, বলবেন আল্লাহ আমাকে নবী বানাইছেন, আমি তোমাদেরকে ঈমান ইসলামের দাওয়াত দিতে আসছি, তখন আবু জাহালের দল, আবু লাহাবের দল চ্যালেঞ্জ করে বলবে, কিভাবে তুমি নবী হইলে আমরা তো বুঝলাম না, তোমার আমরা নবী মানতে না রাজি নই যতক্ষণ পর্যন্ত তোমার নবুয়ত প্রমাণ না হবে। আবু লাহাব আবু জাহালের দল রসুলের রেসালতকে, নবীর নবুয়তকে চ্যালেঞ্জ করবে, এটা আল্লাহ আগেও জানতেন কিনা? জানতেন। এই জন্য এই চ্যালেঞ্জের জবাব সাব্যস্ত করেছেন আল্লাহ রসুলের প্রথম ৪০ বছরের জীবন ইতিহাসকে। প্রথম ৪০টি বছরের জীবন ইতিহাস আল্লাহ এমনভাবে অতিবাহিত করাইছেন, যেভাবে অতিবাহিত করার কারণে রাসুলের ৪০ বছরের জীবন ইতিহাসের প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, প্রতিটি মুহূর্ত কিভাবে আপনি নবী হইলেন এই প্রশ্নের জবাব বহন করে। তিনি যে ভূমিষ্ঠ হইলেন এই ঘটনাটা প্রমাণ, এই ঘটনার তিনি যে নবী হইলেন এই কথার প্রমাণ। তিনি যে মায়ের কুলের শিশু থাকা অবস্থায় দুধ পান করলেন তখনকার ঘটনাও তিনি যে নবী নবী ছিলেন এই কথার প্রমাণ। চার বছর বয়সে আমাদের নবীর সিনা মুবারকের কুদরতি অপারেশন হয়, কুদরতি অপারেশন, এটাকে কোরআন হাদিসের ভাষায় সাক্কুস সদর বলা হয়, ফার্সি ভাষায় সিনা চাক বলা হয়, বাংলা ভাষায় বক্ষ বিদীর্ণ বলা হয়। যারা কোরআন হাদিসের ভাষা জানেন না, যারা ফার্সি ভাষা জানেন না, এদেরকে বক্ষ বিদীর্ণ কইলে এটা আরো কঠিনভাবে বলতে পারবেন। এই জন্য আমি কথাটা সহজে বোঝাবার জন্য বলেছি কুদরতি অপারেশন। নবীর সিনা মুবারকের অপারেশন আল্লাহ করাইছেন আল্লাহর কুদরতি ব্যবস্থায়। ফিরিস্তা আসলেন, চার বছরের শিশু নবীকে শোয়াইলেন, শোয়াইয়া সিনা কাটলেন, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বাইর করিয়া ধুইয়া আবার ভিতরে ঢুকাইয়া জোড়া লাগাইয়া দিলেন। এটার নাম কুদরতি অপারেশন। কাটতে নবীর কষ্ট হইল না, জোড়া লাগাইতে সিলাইয়েরও দরকার হইল না, মেডিসিনেরও দরকার হইল না, কয়েকদিন অপেক্ষা করারও দরকার হইল না, সাথে সাথেই জোড়া লাগাই। এবার বলেন এটাকে মেডিকেটেড অপারেশন বলবেন না কুদরতি অপারেশন? কুদরতি অপারেশন। এইরকম অপারেশন আমাদের নবীর জীবনে সর্বমোট চারবার হয়েছে। নবীর সিনা মুবারকের কুদরতি অপারেশন হয়েছে সর্বমোট চারবার। চার বছর বয়সে একবার, দশ বছর বয়সে একবার, চল্লিশ বছর বয়সে একবার, মেরাজের রাত্রে একবার, সর্বমোট কতবার? প্রত্যেকটা অপারেশনের পিছনে কারণ রয়েছে। কোন কারণে চার বছর বয়সে নবীকে আল্লাহ কুদরতি অপারেশন করাইলেন? কোন কারণে দশ বছর বয়সে নবীকে আল্লাহ কুদরতি অপারেশন করাইলেন? কোন কারণে চল্লিশ বছর বয়সে নবীকে আল্লাহ অপারেশন করাইলেন? কোন কারণে মেরাজের রাত্রে নবীকে আল্লাহ অপারেশন করাইলেন? প্রত্যেকটা অপারেশনের পিছনে একটা করে কারণ আছে। আমি আজকে সেই কারণগুলি আলোচনার দিকে যাব না, কারণ সিরাতে রসুলের আলোচনার পরিসমাপ্তিতে সুন্নতে রসুলেরও আলোচনা করতে হবে, নির্ধারিত সময়ের ভিতরে আলোচনা দুইটা বিষয়ের উপর করতে হবে। তাই আজকের মতো আমরা শুধু এতটুকু স্মরণ রাখি যে আমাদের নবীর জিন্দেগিতে সর্বমোট চারবার আল্লাহ নিজের পক্ষ থেকে নবীর সিনা মুবারকের কুদরতি অপারেশন করেছেন। এর মধ্যে প্রথমটা কত বছর বয়স? অপারেশনের ঘটনাটা বুঝে থাকলে বলুন, এমন কোন অপারেশন নবী ছাড়া কারো পক্ষে সম্ভব? তাহলে এই ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল হইল না নবীর জন্য নবুয়তের দলিল? নবীর জীবনের যে অংশ উম্মতের জন্য শরীয়তের দলিল, সেই অংশ অনুসরণ করা উম্মতের জন্য কর্তব্য। যেমন নবী নামাজ পড়েছেন, আমাদেরকেও বলেছেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। তাহলে এইটা আমাদের জন্য অনুসরণ করতে হবে কিনা? নবীর জীবনের যে অংশে রোজা রেখেছেন সেই অংশ আমাদেরকেও অনুসরণ অনুকরণ করতে হবে। নবীর জীবনে হজ করেছেন সেই অংশটা আমাদেরকেও অনুসরণ করতে হবে। নবীর জীবনে যাকাত দিয়েছেন সেই অংশ আমাদেরকেও অনুসরণ করতে হবে। কিন্তু নবীর সিনা মুবারকের কুদরতি অপারেশন যে হইল এটা কি অনুসরণ করার মতো পারবে আর কেউ অনুসরণ করতে? পারবে না। যে নবীর যেই কাজ অন্য লোকে করতে পারবে না এমন কাজ নবীরে দিয়ে আল্লাহ করাইলেন কেন? নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করলেন। যখন প্রশ্ন করবে চল্লিশ বছর পরে আবু জাহালের দল কিভাবে নবী হইল, চল্লিশ বছরের জীবন ইতিহাস জবাব দিবে এইভাবে নবী হইল, এটার নাম নবীর জন্য নবুয়তের দলিল। মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েই আল্লাহর শুক্রিয়া আদায় করে দোয়া করেছেন, এটা কি আর কোন মানুষের পক্ষে সম্ভব না? একমাত্র নবীর পক্ষে সম্ভব। তাহলে ঘটনাটা কার জন্য কিসের দলিল হইল? নবীর জন্য নবুয়তের দলিল হইল। আমাদের নবী কুলের শিশু থাকা কালেও কোনদিন উলঙ্গ হন নাই, এটা কি কোন উম্মতের পক্ষে সম্ভব না? একমাত্র নবীর পক্ষে সম্ভব। ঘটনাটা কার জন্য কিসের দলিল হইল? নবীর জন্য নবুয়তের দলিল হইল, আমাদের জন্য অনুসরণীয় নয়। কোন উম্মত অনুসরণ করতে পারবে না, কুলের শিশু থাকা কালে উলঙ্গ হবে না, এই কাজটার অনুসরণ কোন উম্মত করতে পারবে না। আমাদের শিখতে হবে, বুঝতে হবে নবীর জীবনের কোন অংশ উম্মতের জন্য অনুসরণীয় আর কোন অংশ উম্মতের জন্য অনুসরণীয় নয়। যে অংশ অনুসরণীয় নয় সেটা শুধু সিরাতুন নবীর আলোচনায় আসবে, আর যে অংশ অনুসরণীয় সেটা সুন্নতে রাসুলের আলোচনায় আসবে। কথা বুঝতে পারলেন? বুঝে থাকলে বলুন, নবীর জীবনের যে অংশ অনুসরণীয় নয় উম্মতের জন্য এটা সুন্নতে রসুলের আলোচনায় আসবে না সিরাতে রসুলের আলোচনায় আসবে? আর নবীর জীবনের যে অংশ উম্মতের জন্য অনুসরণীয় সেটা শুধুমাত্র সিরাতে রসুলের আলোচনায় না সুন্নতে রসুলের আলোচনায়? এইগুলো সিরাতে রসুলের আলোচনায়, আর সুন্নতে রসুলের আলোচনায় বেশ কম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অনিচ্ছাবশত, শিশুকালে একদিন অনিচ্ছাবশত তার সতরের কাপড় সরে গেছিল, ইচ্ছাকৃত না অনিচ্ছায়? অনিচ্ছায়। সতর বুঝেন তো? পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশকে সতর বলা হয়। সতর এই অংশের কাপড় সরে গেছিল রাসূল শিশু থাকাকালে তার অনিচ্ছায় একদিন। কাপড় সরে যাওয়ার সাথে সাথে এমনভাবে চিৎকার দিয়া কান্না শুরু করলেন, তার স্তর ডেকে দেওয়ার পর তার কান্না বন্ধ হইল। এই ঘটনাটা উম্মতের জন্য অনুসরণীয়? তাহলে উম্মতের জন্য এটা শরীয়তের দলিল নয়। তাহলে ঘটনাটা কার জন্য কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল, এটা নবীর জন্য নবুয়তের দলিল। কুদরতি অপারেশন হইল চার বছর বয়সে, এটা কার জন্য কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাবের মধ্যে সুগন্ধ হইত, যে কারণে পেশাব করার সাথে সাথেই জমিন তা খাইয়া ফেলত। ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল যদি হইত, তাহলে উম্মতের পেশাবেও সুগন্ধ হওয়া বাধ্য হইত। এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এটা নবীর জন্য নবুয়তের দলিল। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানাতে সুগন্ধ হইত, যে কারণে তিনি পায়খানা করে আসলে সাথে সাথে আরেকজন গিয়া দেখত পায়খানা নাই, জমিন খাইয়া ফেলত। বলুন, রসুলের পায়খানাতে কি হইত? দুর্গন্ধ হইত না সুগন্ধ হইত? সুগন্ধ হইত। ঘটনাটা কার জন্য কিসের দলিল? নবীর জন্য নবুয়তের। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর মুবারকে 63 বছরের ইতিহাসে কোনদিন কোন মশা বসেনি, কোন মাছি বসেনি। 63 বছরের জীবন ইতিহাসে তার শরীরে কোনদিন একটা মশা বসেনি, কোনদিন একটা মাছি বসেনি। ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীরের ঘাম মুবারকে মিশকে আম্বরের মতো সুগন্ধ হইল, যে কারণে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলের শরীরের ঘাম ছোট ছোট শিশির মধ্যে ভরে রাখতাম। বিবাহ উৎসবে, কোন উৎসবে কোন মানুষ আমার কাছে আতরের জন্য আসলে আতরের পরিবর্তে রসুলের গাম দিয়া দিতাম, তার মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হইত। ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের জন্য। মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তা দিয়া যাইতেন, যেহেতু শরীরের গামের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ, এই জন্য যেই রাস্তা দিয়ে যাইতেন সেই রাস্তার বাতাসের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত সেই সুগন্ধ পাওয়া যায়। এই কারণে সাহাবায়ে কেরাম কোন সময় যদি এমন পরিস্থিতি দাঁড়াইত যে তিনি কোন পথে গেলেন জানা নাই, এটা জানতে কোনো অসুবিধা হইত না, যেই পথে গেলে বাতাসে সুগন্ধ পাওয়া যায়, তারা বুঝতে পারতেন এই পথে রসুল গেছে। বলেন তো ঘটনাটা কার জন্য, কিসের দলিল? এইভাবে জন্ম থেকে চল্লিশটি বৎসর পর্যন্ত যত ঘটনা আল্লাহ আমাদের নবীর দ্বারা ঘটাইছেন সব একগুলি উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এগুলি হইল নবীর জন্য, নবুয়তের দলিল। প্রত্যেকটা ঘটনা প্রমাণ করে তিনি আল্লাহর নবী, তিনি সাধারণ মানুষ নন, তিনি আল্লাহর নবী। এ পর্যন্ত যে কয়েকটা ঘটনার উদাহরণ দিলাম এর দ্বারা আপনারা কি বুঝলেন, এই ঘটনার দ্বারা প্রমাণ হয় তিনি সাধারণ মানুষ না, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। এই ঘটনাগুলি কেউ দেখেছে কেউ দেখেনি, শিশুকালে উলঙ্গ হয়েছেন না এটা দেখছে যারা লালন ধালন করছে তারা, অন্য কেউ দেখেনি। জন্ম হইয়া আল্লাহর শুক্রিয়া আদায় করে দোয়া করেছেন, জন্মের সময় যারা ছিল তারা জানে আর কেউ জানে না। কিন্তু এই কারণেই শুধুমাত্র জন্মের সময়ের আর শিশুকালের কয়েকটা ঘটনাকে যদি আল্লাহ নবুয়তের দলিল সাব্যস্ত করতেন, আবু জাহাল এবং তার সঙ্গী সাথীদের সুযোগ বাকি থাকত এই কথা বলার, যে জন্ম হইয়া সত্যই দোয়া পড়ছে কিনা আমরা ছিলাম না, আমরা জানি না, মানি না, সুযোগ হইত কিনা, শিশুকালে উলঙ্গ হয়েছেন না এমন কথা আমরা শিশুকালে দেখি নাই, কে লালন পালন করেছে, উলঙ্গ হয়েছে কিনা দিনের রাতে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা দেখি নাই, জানি না, মানি না বলার সুযোগ পাইত। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরের গামে যে সুগন্ধ হইত, এটা কি জানি না মানি না বলার উপায় আছে, না কাছে গেলেই পাওয়া যাইত, কাছে গেলেই পাওয়া যাইত? এমন কিছু ঘটনা আল্লাহ চল্লিশ বৎসরের জীবন ইতিহাসে অনবরত ঘটাইছেন, যেগুলি কেউ জানি না মানি না বলার উপায় নেই। বুঝতে পারতেছেন, চল্লিশ বৎসরের জীবন ইতিহাসে ইমান ইসলামের দাওয়াত দিলেন না দুনিয়ার মানুষকে, এই জীবনের এই অংশটা কোন কাজে লাগল? নবীর জন্য, নবুয়তের দলিল সাব্যস্ত হওয়ার কাজে লাগল। এই রকমের একটা ঘটনা রাসুল জন্ম থেকে নিয়ে অভাব পর্যন্ত তেষট্টি বৎসরের জীবন ইতিহাসে জীবনে কোনদিন কোন ব্যাপারে একটি মিথ্যা কথাও বলেন, একটা মিথ্যা কথাও বলেন। কেন আল্লাহ একাধারে চল্লিশ বৎসর পর্যন্ত ইমান ইসলামের দাওয়াত দেওয়ার আদেশ করলেন না? সমাজের মানুষ আগে চিনুক যে তিনি জীবনে যত কথা বলেন সত্য বলেন না মিথ্যা বলেন। যখন তারা দীর্ঘ চল্লিশ বৎসরের জীবন ইতিহাসের অভিজ্ঞতার দ্বারা পাক্কা অনুধাবন করতে পারবে যে এই লোক জীবনে কোনদিন মিথ্যা বলে না, তখন আল্লাহ আমাকে নবী বানাইছেন বললে তুমি মিথ্যা বলো এই কথাটা বলার সুযোগ পাবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন চল্লিশ বৎসর পর্যন্ত তাদের মধ্যে শুধু উঠা বসা চলাফেরা বিয়া শাদী সংসার পরিচালনা এগুলির সুযোগ দিয়ে রাখছেন, ইমান ইসলামের দাওয়াত দিচ্ছেন না, নবী যে বানাইলাম এই কথা ঘোষণা দিতে নিষেধ বলেননি। কেন? আগে চিনো তিনি নবী হওয়ার যোগ্য কিনা, দীর্ঘ চল্লিশ বৎসরের অভিজ্ঞতার দ্বারা আবু জাহাল, আবু লাহাব সহ এই সমাজের বেইমানদের বড় বড় নেতা যারা ছিল তারাও পর্যন্ত এক ব্যক্তিকে মুহাম্মদকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিল। চল্লিশ বছর পর্যন্ত তিনি আবদুল্লাহর পুত্র মুহাম্মদ নামে পরিচিত ছিলেন। চল্লিশ বছর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিচয় আল্লাহ প্রকাশ করলেন। বুঝে থাকলে বলুন, চল্লিশ বছর পর্যন্ত কোন নামে পরিচিত ছিলেন? আবদুল্লাহর পুত্র মুহাম্মদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিচয় কতদিন পরে প্রকাশ করা হল? চল্লিশ বছর পরে প্রকাশ করা হল। কেন? প্রথমেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিচয় দিলে আবু জাহালের দল সমাজের লোক চ্যালেঞ্জ করে বসত, কিভাবে তুমি রসুল হইলা, প্রমাণ কর। আল্লাহ ওইটা গোপন রেখেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিচয় গোপন রেখেছেন, আর চল্লিশ বছরের জীবন ইতিহাস তাদের সামনে তুলে ধরেছেন। এই চল্লিশ বছরের জীবন ইতিহাস নীরব ভাষায় জবাব দিবে, এইভাবে তিনি রসুল হইলেন। আবু জাহাল মুহাম্মদকে আল আমিন বলে। আল আমিন অর্থ অবিশ্বাস্য না বিশ্বাস্য। আবু জাহাল রসুলকে আল আমিন বলে, আবু লাহাব আল আমিন বলে, সমাজের বড় বড় বেঈমান তো সবাই, সবার নেতারা পর্যন্ত আল আমিন বলে। কি ব্যাপার? চল্লিশ বছরের দীর্ঘ অভিজ্ঞতা। এই জন্য এক সময় আবু জাহাল এবং তার এক বন্ধু একা একা একটা ঘরের ভিতরে ছিল, তৃতীয় কোন লোক সেই ঘরে ছিল না। এমত অবস্থায় আবু জাহালের বন্ধু আবু জাহালকে জিজ্ঞেস করে, বন্ধু আবু জাহাল, তোমাকে আমি একটা প্রশ্ন করলে যদি সত্য জবাব দিবে বলে ওয়াদা কর, তাহলে আমি প্রশ্নটা করব, আর যদি তুমি বলো আমার প্রশ্নের সঠিক জবাব তুমি দেবে না, তাহলে আমি প্রশ্নই করব না। আবু জাহাল কথা দিল, বন্ধু তোমার সাথে কথা দিলাম, তুমি যা প্রশ্ন করবা আমি সত্য জবাব দেব। তখন আবু জাহালের বন্ধু আবু জাহালকে জিজ্ঞেস করে, মুহাম্মদ যে সমস্ত কথা বলে সত্য বলে না মিথ্যা বলে? এটা কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিচয় দেওয়ার পরের ঘটনা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে পরিচয় দেওয়ার পরের ঘটনা, যখন এক দলে ইমান আনলো আর এক দলে ইমান আনলো না, যখন ইমান আনলো যারা আর আনলো না যারা, তাদের মধ্যে কম্পিটিশন চলতেছিল। তখনকার যুগে আবু জাহালের বন্ধু আবু জাহালকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ যা বলে সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহাল চিন্তা করে দেখল, যদি বলি মুহাম্মদ সত্য বলে তাহলে প্রশ্ন আসবে, মানো না কেন? যে লোকটা সত্য বলে সেই লোকের কথা মানো না কেন? আর যদি বলি মুহাম্মদ মিথ্যা বলে তাহলে প্রশ্ন আসবে, যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে চল্লিশ বছর পর্যন্ত আল আমিন কই লাগে না? এমন ঠেকা নিয়ে আবু জেহেলদেরকে ঠেকাইবার জন্যই চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ রাসুলের আসল পরিচয় গোপন রেখেছে। বিষয়টা কি অনুযায়ী বুঝতে পারছেন আপনারা? এমন ঠেকানি ঠেকাইবার জন্য কোন কাজে যদি চল্লিশ বছরের জীবন ইতিহাসের কোন একটা কথা যদি মিথ্যা বলল না, তাহলে আল্লাহ আমাকে রাসুল বানাইছেন, কথাটা মিথ্যা বলবে কিভাবে? কাজেই যেই ব্যক্তি জীবনের কোন কথা মিথ্যা বলে না, সেই লোক যে বলতেছে আল্লাহ আমাকে রসুল বানাইছেন এটাও মিথ্যা নয়। এই জন্য চল্লিশ বছরের জীবন ইতিহাস নবীর জন্য নবুয়তের দলিল। বন্ধুর কথার জবাব দিতে না পারিয়া আবু জাহাল একটা মন গড়া জবাব বানাইল, বলল মুহাম্মদ যতদিন পর্যন্ত নিজের পক্ষ থেকে কথা বলেছে ততদিন পর্যন্ত সত্য বলেছে, যেদিন থেকে তার কাছে কুরআন নাজিল হওয়ার কথা বলে ওইদিন থেকে মিথ্যা বলে। এই জন্য এতদিন পর্যন্ত আল আমিন বলেছি কিন্তু এখন মানি না। এতদিন পর্যন্ত আল আমিন কইলাম কেন? কারণ আল্লাহর কুরআন নাজিল হওয়ার দাবি করছে না, এই জন্য আল আমিন কইছি। এখন মানি না কেন? এখন কয়ে তার কাছে আল্লাহর কুরআন নাজিল হয় এই কথাটা মিথ্যা, এই জন্য এখন মানি না। আবু জাহালের এই মন গড়ার জবাবের প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, কদ নাআলামু ইন্নাহু লায়াহজুনুকাল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহালের এই জবাবে আপনি মনে দুঃখিত হওয়ার কারণ নাই, আপনি যত কথা চল্লিশ বছর বলেছেন সব সত্য বলেছেন, আর আমি যত কথা চল্লিশ বছরের পরে নাজিল করলাম সেইগুলি মিথ্যা। তাহলে আপনাকে মিথ্যাবাদী বললো না, আমি আল্লাহকে মিথ্যাবাদী সাথে দুঃখিত হইলে আমি আল্লাহ দুঃখিত হওয়ার কথা, আপনি তো দুঃখিত হওয়ার কথা নয়। এই বন্ধুর প্রশ্নের জবাবে আবু জাহাল যেমন ঠেকা ঠেকল, এমন ঠেকা ঠেকানির জন্যই আল্লাহ চল্লিশ বছর পর্যন্ত রসুলকে ইমান ইসলামের দাওয়াত দিতে আদেশ করেননি, তোমাকে আগে চেনো তুমি কেমন লোক তারপরে ইমান ইসলামের দাওয়াত। আরেক দিনের ঘটনা, আবু জাহালের আরেক বন্ধু আবু জাহেলকে জিজ্ঞাসা করে মুহাম্মদ যা বলে সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহেল বলে আল্লাহ কসম মুহাম্মদ জীবনে কোনদিন মিথ্যা বলে না, যা বলে করায় এবং নাই সত্য বলে। যেহেতু আগেই বন্ধু ওয়াদা নিছে আমি একটা প্রশ্ন করবো, যদি সত্য জবাব দেবে বলে ওয়াদা কর তাহলে প্রশ্ন করবো, আর না এলে প্রশ্নই করবো না। আবু জাহালের কাছ থেকে আগে ওয়াদা নিয়েছে যে তুমি যা প্রশ্ন করবা প্রশ্নের সঠিক জবাব দেব। তখন আবু জাহালের বন্ধু জিজ্ঞেস করে মুহাম্মদ যে সমস্ত কথা বলে সত্য বলে না মিথ্যা বলে? তখন আবু জাহেল জবাব দেয় আল্লাহর কসম মুহাম্মদ পরম সত্যবাদী, জিন্দিগিতে কোনদিন কোন মিথ্যা কথা বলে না, যা বলে সবগুলি করায় গণ্ডায় সত্য বলে। সাথে সাথে আবু জাহালের বন্ধু আবু জাহালকে প্রশ্ন করে মানস না কেন? আবু জাহাল জবাব দেয় যেই সত্য মানলে নিজের দল তাকে না, মুহাম্মদ সত্য বলে তাই বলে যদি আমি মেনে নেই সমাজের একটা মানুষ আমার দলে থাকবে না, সবগুলি মানুষ মুহাম্মদের দলে চলে যাবে। যে সত্য মেনে নিলে নিজের দল তাকে না, নিজের দলে লোক তাকে না, এই সত্য মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আবু জাহালের জবাবে বুঝো না, বুঝে থাকলেন না বলুন, আবু জাহেল রসুলকে না চিনার কারণেই মানল না, না চিনার কারণেই মানল না, চিনে শুনেই মানল কেন মানল না? মানলে নিজের দলে কোনো লোক থাকবে না, সবগুলি মুহাম্মদের দলে চলে গেল। এই অবস্থাটা সর্বযুগেই দুনিয়াতে বিরাজ করে, মানুষের মধ্যে যত বাতিল দল আছে প্রত্যেকটা দল মনে মনে বুঝে যে আমি ওই কারণে বাতিল না। মানুষের মধ্যে বাতিল কোন দল নাই, প্রত্যেকটা বাতিল দলের সদস্যরা, প্রত্যেকটা বাতিল দলের নেতারা, প্রত্যেকটা বাতিল দলের লিডারেরা মনে মনে জানে এবং ভালো রকম বুঝে যে এই কারণে আমি বাতিল। কিন্তু এই কথাটা সমাজে স্বীকার করে না কেন? করলে তাদের দল থাকবে না, তাদের দলে কোনো সদস্য থাকবে না। এটা একটা জটিল সমস্যার সমাধান, যা যে সমাধানের অভাবে অনেক মানুষ হয়রান পেরেশান হয়ে যায়, হায় রায় কি কইল কি হইল এরা এই বা এটা স্বীকার করে না কেন? যে কারণে আবু জাহাল রাসুলের সত্যতা চূড়ান্তভাবে বুঝতে পেরে অস্বীকার করেনি, একই কারণে দুনিয়ার বহু বাতিল, বর্তমান দুনিয়াতেও বহু বাতিল, এরা ভালো রকম জানে এরা বাতিল, কিন্তু নিজের বাতিলটা স্বীকার করে নিলে এদের দল থাকবে না, এদের অস্তিত্ব থাকবে না, এদের দলে কোনো সদস্য থাকবে না। এই কারণে এরা বাতিল বুঝে শুনেও বাতিল ছাড়ে না এবং বাতিলকে বাতিল বলে স্বীকার করে না। যে কারণে আবু জাহাল করল না একই কারণে। আমাকে অনেক সময় আমার সমাজের অনেক লোকে জিজ্ঞেস করে কয় হুজুর অমুক দল যে বাতিল এরা বুঝে না? আমি বললাম খুব ভালো রকম বুঝে, অমুক দলের অমুক কাণ্ডটা যে অন্যায় হইল সেটা কি বুঝে না? আমি বললাম ভালো রকম বুঝে, তাহলে বুঝে শুনে অন্যায় করে গেল? আমি বললাম যে কারণে আবু জাহাল করেছিল। বুঝতে পারছেন আপনারা প্রশ্নগুলির জবাব? বুঝে শুনে জুলুম অত্যাচার করে কেন? বুঝে শুনে অন্যায় করে কেন? বুঝে শুনে অপরাধ করে কেন? বুঝে শুনে বাতিলের সমর্থনে তাকে কেন? সবগুলি প্রশ্নের একই জবাব, যে কারণে আবু জাহাল করেছিল সেই কারণ। আবু জাহাল যখন কসম খাইয়া জবাব দিল মুহাম্মদ পরম সত্যবাদী, জীবনে কোনদিন মিথ্যা বলে না, যা বলে সবগুলি করা গণ্য সত্য বলে, তখন বন্ধু জিজ্ঞাসা করে মানস না কেন? মানলে তো আমার দলই থাকবে না। যেই সত্য মানলে দল তাকে না, সেই সত্য মানা যাবে না। এই কথা বলার সাথে সাথে আবু জাহালের বন্ধু, তাই তোর মতো বন্ধুর মুখে লাথি মারি, তোর সাথে আর বন্ধুত্ব নাই, নবীর কাছে গিয়া কলেমা পড়ে মুসলমান হয়ে। এই অভিজ্ঞতাটা সমাজের সর্বলোকরে দেওয়ার জন্য জন্ম থেকে চল্লিশটি বৎসর পর্যন্ত আল্লাহ রসুলকে ইমান ইসলামের দাওয়াত দিতে দিচ্ছেন না, আগে আপনাকে চিন, তারপরে আপনার আসল পরিচয় প্রকাশ করা হবে। এতক্ষণে বুঝলেন কিনা যে চল্লিশ বৎসরের জীবন ইতিহাসে রসুল কোন মানুষকে ইমান ইসলামের দাওয়াত পর্যন্ত দিলেন না, সেই অংশটা কোন কাজে লাগল? নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত হওয়ার কাজে লাগল। এখানে একটা প্রশ্ন দেখতে পারেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম বিয়ে করেছিলেন পঁচিশ বৎসর বয়সে, চল্লিশ বৎসর বয়স্ক কয়েক সন্তানের বিধবা মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বৎসর বয়সে বিয়ে করলেন? পঁচিশ বৎসরের অবিবাহিত যুবক চল্লিশ বৎসরের বিধবা বৃদ্ধা নারীকে বিয়ে করলেন। শখের বিয়া এইভাবে করে মানছে? আপনাদের মধ্যে আছে কেউ পঁচিশ বৎসরের অবিবাহিত যুবক চল্লিশ বৎসরের বিধবা কয়েক সন্তানের মাকে বিয়ে করবে? হ্যাঁ, যদি লক্ষ লক্ষ টাকার প্রলোভন পায় তাহলে হয়তো করতে পারে, আর না হলে করবে না। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম এই অবিবাহিত যুবক অবস্থায় বিধবা খাদিজাকে বিয়ে করলেন কেন? প্রমাণ হইল রসুলের বিয়া শখের বিয়া ছিল না, রসুলের বিয়া ছিল উম্মতের স্বার্থে। রসুলের বিয়া ছিল উম্মতের স্বার্থে। রসুলের বিয়ার দ্বারা উম্মতের কি স্বার্থ হইল সেই আলোচনার দিকে গেলে আজকে আর কোনো কথা আলোচনা করা যাবে না। শুধুমাত্র স্মরণ রাখুন, রসুলের বিয়াগুলি ছিল উম্মতের স্বার্থে। সামান্য একটু আবার দিই, এক হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে উম্মতের জন্য উস্তাদ বানাইয়া পাঠাইছে, আমাকে উম্মতের জন্য উস্তাদ বানাইয়া পাঠাইছে। পুরুষ উম্মতের জন্য রসুল উস্তাদ, নারী উম্মতের জন্য রসুল উস্তাদ। কিন্তু নারীদের জীবনে এমন কিছু বিষয় আছে যা কোন পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জা, কোন পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জা। এই সমস্ত বিষয়ে নারীরা পুরুষ রসুলের কাছে শিখবে কিভাবে? এই জন্য রসুলের দরকার ছিল একদল নারীরে বিয়া করিয়া এদেরকে ওই সমস্ত বিষয় শিখাইয়া দিবে যে বিষয়গুলি একজন নারী আর একজন নারীর কাছে শিখতে কোনো লজ্জা নাই। নারীদের জন্য পৃথিবীতে একজন পুরুষ আছে যার কাছে কোনো কিছু শিখতে লজ্জা নাই, তিনি হইলেন একমাত্র স্বামী। স্বামীর কাছে নারীর জীবনে কোনো কিছু শিখতে লজ্জা নাই। অনেক ব্যাপার আছে, ভাইয়ের কাছে শিখতে যাওয়া লজ্জা, বাবার কাছে শিখতে যাওয়া লজ্জা, স্বামীর কাছে শিখতে কোনো লজ্জা নাই। এই জন্য রসুলের প্রয়োজন ছিল নিজে স্বামী হইয়া একদল নারীকে স্ত্রী বানাইয়া তাদেরকে ওই সমস্ত বিষয় শিখাইয়া রাখবেন যে সমস্ত বিষয় ভিন্ন কোন নারী রসুলের কাছে শিখতে যাওয়া লজ্জা, সেইগুলি সরাসরি রসুলের কাছে না শিখে রসুলের বিবিগণের কাছে শিখে নেবে। এই কারণে একদল নারীকে রসুলের অ্যাসিস্ট্যান্ট টিচার বলবেন হয়তো আপনাদের বাসায়, সহকারী শিক্ষিকা কি বলবেন আপনারা বাসায়, সহকারী শিক্ষিকা। একদল নারীকে রসুল উম্মতের নারীদের শিক্ষার জন্য সহকারী শিক্ষিকা তৈরি করার স্বার্থে রসুল করিম সুসাম সবগুলি বিয়া করেছিলেন, শখের বিয়া নয়। কথা বুঝে আসছে কিনা? রসুলের জীবনের প্রথম বিয়া রসুলের কত বছর বয়সে? বিবির বয়স কত? তিনিও অবিবাহিতা না বিধবা? এমনি সন্তানহীন বিধবা না কয়েক সন্তানের মা? এই অবস্থায় কেন ওনাকে বিয়ে করতে গেলেন বলুন তো? আপনারা আমার এতক্ষণের কথা বুঝে থাকলে, মনের শখে না উম্মতের স্বার্থে? হ্যাঁ, রসুলের বিয়া নিজের মনের শখের বিয়া ছিল না, রসুলের বিয়া উম্মতের স্বার্থে ছিল। একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রসুল অতি অল্প বয়সে বিয়া করেছিলেন। আয়েশার সাত বছর বয়সে রসুলের কাছে বিয়া হয়, নয় বছর বয়সে রসুলের ঘরে উঠাইয়া দেওয়া হয়। আয়েশার 17 বছর বয়সে রাসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে যান। আয়েশাকে এত অল্প বয়সে রসুলের কাছে কেন বিয়া দেওয়া হল? উম্মতের যে স্বার্থে রসুল সবগুলি বিয়া করেছেন, এই স্বার্থটা সবচেয়ে বেশি আয়েশার মধ্যে বিদ্যমান ছিল। এই কথাটা বোঝার জন্য একটা ঘটনা শুনুন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন একদিন একটা মাসালা নিয়ে আলোচনা করতে গিয়ে দুইজনের মধ্যে দ্বিমত হইয়া গেল। মশালাটা কি? মশালাটা হইল স্বামী স্ত্রীর সহবাস শুরু করার সাথে সাথেই গোসল ফরজ হইয়া যায় না, সহবাস শেষ হইলে পরে গোসল ফরজ হয়, এই মশালা। সহবাস শুরু করার সাথে সাথেই গোসল ফরজ হয় না, সহবাস শেষ হইলে গোসল ফরজ হয়, এটা নিয়ে আলোচনা শুরু। হযরত উমর বলেন, আমি শুনেছি রাসূল বলেছেন ইন্নামাল মা উবিল মা, এর সারমর্ম হইল সহবাস সমাপ্ত হইলে পরে গোসল ফরজ হয়। উমর বলেন, আমি শুনেছি রাসুল বলেছেন। আবু হুরায়রা বলেন, আমি শুনেছি রাসুল বলেছেন সহবাস শুরু করার সাথে সাথেই গোসল ফরজ দেওয়া যায়, এখন তোমার সমাপ্ত হইলে হইল না হইলে নাই গোসল করতেই হবে। দুইজন একমত হইলেন না? দুই মত, যার যার মন গড়া মতে দুই মত, না রসুলের দুই কথা কথার কারণে দুই মত, রসুলের দুই কথার কারণে দুই মত। আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে যারা রসুলের এই ধরনের কথা নিয়ে সমাজে ফেতনা করে, আর একটা কথাও যে আছে রসুল বলেছেন ওইটা লুকাইয়া রাখে আর শুধু তার পক্ষের কথাটা সমাজে প্রকাশ করে, আর বলে রসুলের হাদিস বলেছি। এরা হাদিস বলে না ফেতনা করে, এরা হাদিস বলে না, এরা ফেতনাকু। এক হাদিস লুকাইয়া রাখে আর এক হাদিস কইয়া রসুলের হাদিস বলেছি কয়, এটা কি সত্যই হাদিস বলা হইল না হাদিসের নামে ফেতনা করা? সহজ একটা উদাহরণ দিয়ে শুনেন। এক হাদিসে আছে নামাজে সিনায় হাত বাঁধার কথা, আর এক হাদিসে আছে নামাজে নাভির নিচে হাত বাঁধার কথা। বলুন তো, নামাজে হাত বাঁধার হাদিস একরকম না দুই রকম? দুই রকম। এখন দুই হাত সিনায় বাঁধলে পরে নাভির নিচে বাঁধার মতো তো কোনো হাত থাকে না, দুই হাত নাভির নিচে বাঁধলে সিনায় বাঁধার মতো তো কোনো হাত থাকে না। একটা হাদিস মানলে আর একটা হাদিস মানার কোনো পথ নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ পথ আছে, দুটো হাদিস আমল করার পথ আছে, সেটা কি? সেটা হল সিনায় হাত বাঁধার হাদিসটা পালন করবে নারীরা, নাভির নিচে হাত বাঁধার হাদিসটা পালন করবে পুরুষেরা। দুটো হাদিস মানার পথ আছে কিনা? যখন দেখা যায় কোরআন হাদিস মানার পথ নাই, তখন এর জন্য কোন পথ বাইর করা, এই পথের নাম ওই মজহাব। মজহাব শব্দের অর্থই পথ, মজহাব শব্দের অর্থই পথ। যখন দেখা গেল দুই হাদিস মানার কোন পথ নাই, ইমাম আবু হানিফা একটা পথ বাইর করে দিচ্ছেন, এটার নাম হানাফি মজহাব, এটা আবু হানিফার বাইর করা পথ। এখন যদি আপনারা নাবির নিচে হাত বাঁধেন আর একদল লোকে যদি বলে এই দেখো হাদিস বুকে হাত বান্ধার কথা, তোমার হাত বান্ধা হয়েছে না, এ কি হাদিস প্রচার করে না ফেতনা করে? কি কি কেমন অপকৌশলের মাধ্যমে ফেতনাটা করে, এটা আপনাদের বোঝা দরকার। এইরকম দুই হাদিস হযরত উমর বললেন এক হাদিস, আবু হুরায়রা বললেন আর এক হাদিস, দুটো রসুলের হাদিস। উমর বলেন, আমি নিজে শুনেছি রসুল বলেছেন সহবাস সমাপ্ত না হওয়া পর্যন্ত গোসল ফরজ হয় না। আবু হুরায়রা বলেন, আমি নিজে শুনেছি রসুল বলেছেন সহবাস শুরু করার সাথে সাথেই গোসল ফরজ হয়ে যায়। কাজী উমর, আমি আপনার কথা মানতে পারলাম না। উমর বলেন, আবু হুরায়রা, আমিও তোমার কথা মানি না, আমিও নিজের কানে শুনেছি রসুল বলেছেন, কিন্তু তখনও রসুল দুনিয়াতে আছেন, রসুলও দুনিয়াতে আছেন এবং রসুলের বিবি আয়েশাও আছেন, উমরের মেয়ে হাফসাও রসুলের বিবি। তখন উমর তখন প্রস্তাব করলেন আবু হুরায়রার কাছে যে তুমিও বলতেছ রসুল বলেছেন তুমি নিজের কানে শুনেছ, আমিও বলতেছি রসুল বলেছেন আমার নিজের কানে শুনেছি, বিষয়টা যেহেতু স্বামী স্ত্রীর ব্যাপার, আমার মেয়ে হাফসা রসুলের স্ত্রী আর রসুল হইলেন আমার মেয়ের স্বামী, নিশ্চয়ই আমার মেয়ে রসুলের স্ত্রী হিসাবে রসুলের কাছ থেকে এই মাসালা শিখেছে, কাজে আমার মেয়ে একে জিজ্ঞাসা করলেই তো তোমার কথা ঠিক না আমার কথা ঠিক পরিষ্কার হয়ে যাবে। উমরের প্রস্তাব মতো তারা গেলেন রসুলের বিবি উমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়া বললেন যে আমরা দুইজন রসুলের দুই হাদিস নিয়ে আমাদের মধ্যে মতভেদ হইল, এখন আসল সমাধান কি? হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন এই মাসালার সমাধান আমি দিতে পারবো না, এটার সঠিক সমাধান যদি আপনারা পেতে চান তাহলে রসুলের আরেক বিবি আয়েশা তার কাছে যান। হাফসার দ্বারা উমরের আর আবু হুরায়রার সমস্যার সমাধান হইল হইল না, পাঠাইলেন কার কাছে? আয়েশার কাছে। হাফসার নির্দেশে তারা দুজন আয়েশার কাছে গেল। আয়েশা বললেন উমর আপনি যে হাদিস বলেছেন সেটাও ঠিক রসুলের হাদিস, আবু হুরায়রা আপনি যে হাদিস বলেছেন সেটাও রসুলের হাদিস, এই হাদিস মানলে ওই হাদিস মানবো কিভাবে, ওই হাদিস মানলে এই হাদিস মানবো কিভাবে, এটার সমাধান হইল উমর আপনি যে হাদিসটা বলেছেন সে হাদিসের বিধান ছিল কিছুদিনের জন্য অস্থায়ী, আবু হুরায়রা আপনি যে হাদিস বলেছেন এই যে হাদিসটা হইল চিরদিনের জন্য স্থায়ী, সহবাস শেষ না হওয়া পর্যন্ত গোসল ফরজ হবে না, এটা কিছুদিনের জন্য একটা অস্থায়ী বিধান ছিল, রসুল বলেছিলেন ঠিক কিন্তু বিধানটা ছিল কিছুদিনের জন্য, যতদিনের জন্য বিধান ছিল ততদিনের মেয়াদ শেষ, পরবর্তীতে স্থায়ী বিধান দিয়ে রসুল বলেছেন সহবাস শুরু করার সাথে সাথেই গোসল ফরজ হয়ে যায়, এরপরে সমাপ্ত হলে হইল না হইলে নাই গোসল ফরজ গোসল করতেই হবে। দুনো হাদিসের সামঞ্জস্য, দুনো হাদিসের সমাধান নবীর বিবির কাছে পাওয়া গেল কিনা? উম্মতের এই স্বার্থে নবী বিয়ে করেছিল, কথা বুঝলেন কিনা? দেখুন এই গল্প আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম বিয়ে করেছিলেন 25 বৎসর বয়সে, আর ওহী নাজিল শুরু হইল কবে? 40 বৎসর বয়সে। 40 বৎসর বয়স পূর্ণ হওয়ার আগের জীবনের ঘটনা যদি উম্মতের জন্য শরীয়তের দলিল না হয় তাহলে তো বিয়াও নবীর জন্য উম্মতের জন্য সুন্নত হবে না, এটা হল প্রশ্ন। নবী বিয়া করেছিলেন, প্রথম বিয়া করেছিলেন 40 বৎসর পূর্ণ হওয়ার পরে না 40 বৎসর পূর্ণ হওয়ার 15 বছর আগে? তাহলে এটা কি বিয়া করা কি উম্মতের জন্য অনুসরণীয় নয়? বিয়া করা কি নবী উম্মতের জন্য নবীর সুন্নত নয়? তাহলে নবীর বিয়া করাটা উম্মতের জন্য শরীয়তের দলিল হইল না কিভাবে? এই প্রশ্নের জবাব হইল নবী 25 বৎসর বয়সে বিয়া করেছিলেন এই জন্য বিয়া উম্মতের জন্য সুন্নত হয়নি, 40 বৎসর বয়স হওয়ার পরে নবী উম্মতকে বলেছেন ইয়া মাশারা শাবাব মানিস্তাতা আমিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, হে যুব সম্প্রদায় তোমাদের যারা স্ত্রীর দুইটা অধিকার আদায় করতে সক্ষম, একটা হল স্ত্রীর খুরপুর দিতে সক্ষম, আরেকটা হইল স্ত্রীর যৌন অধিকার আদায় করতে সক্ষম, তোমরা বিয়ে করো। 40 বৎসর পূর্ণ হওয়ার পরে নবী উম্মতকে বিয়ে করতে নির্দেশ দিয়েছেন এই জন্য বিয়া করা উম্মতের জন্য নবীর সুন্নত হয়েছে। 25 বৎসর বয়সে নবী নিজে বিয়া করার কারণে নয়, 40 বৎসর পরে বিয়ার নির্দেশ দেওয়ার কারণ। এইরকম কোন ঘটনা যদি রসুল 40 বৎসর বয়সে রসুলের জীবনে ঘটে থাকে যে তিনি নিজে এই কাজটা করেছেন অথচ উম্মতের জন্য কাজটা করণীয়, তাহলে বুঝতে হবে যে 40 বৎসর আগে নবী করেছেন এই জন্য করণীয় হয়েছে না, 40 বৎসর পরে নবী উম্মতকে করতে বলেছেন এই জন্য করণীয় হয়েছে। এই জাতীয় কাজ ছাড়া আর বাকি সবগুলি কাজের ব্যাপারে জন্ম থেকে নিয়ে 40 বৎসর বয়স পর্যন্ত এই দীর্ঘ 40 বৎসরের জীবন ইতিহাস এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন কার জন্য কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের জন্য। গেল ওহী নাযিল শুরু হওয়ার আগের 40 বৎসরের জীবন ইতিহাস সম্পর্কে সামান্য আলোচনা। এবার আমরা ওহী নাযিল শুরু হওয়ার পরবর্তী 23 বৎসরের মধ্যে 13 বৎসরের মক্কী জীবনের ইতিহাস নিয়ে একটু আলোচনা করি। 40 বৎসর বয়সে আল্লাহ নবীকে নির্দেশ দিলেন আপনি আপনার পরিচয় আসল পরিচয় হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমাজে প্রকাশ করুন এবং সমাজের মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিন। রাসূল সমাজের মানুষকে দাওয়াত দিতে লাগলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোকেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো তোমরা সফল হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো সফল হয়ে যাবে। বলুন দাওয়াত কবে থেকে শুরু হল? হ্যাঁ 40 বৎসর বয়স থেকে দাওয়াত শুরু হল। যেই দাওয়াত শুরু হল মাত্র আঙ্গুলে গণার মতো কয়েকজন লোক বিনা প্রতিবাদে দাওয়াত গ্রহণ করলেন। তাদের মধ্যে একজন ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, একজন ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, একজন ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, একজন ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এই আঙ্গুলে গণার মতো কয়েকজন ছাড়া বাকি সর্বলোকে বলতে লাগলো, কি করে মুহাম্মদ নবী হইয়া গেছে, কিভাবে নবী হইল, মানি না, কেমনে নবী হইল, চল্লিশ বৎসরের জীবন ইতিহাসকে আল্লাহ সাক্ষী রেখেছেন এমনে নবী হইল। বলেন এতক্ষণের কথা বুঝে থাকলে, চল্লিশ বৎসরের জীবন ইতিহাস মুহাম্মদ কেমনে নবী হইল এই প্রশ্নের জবাব কি না, এই জবাবটা রেডি করেছেন আল্লাহ চল্লিশটি বৎসরে। যেহেতু তারা মানতে রাজি নয়, এই জন্য তারা শুধু বিরোধিতা নয়, তারা শত্রুতামি শুরু করল, এমন শত্রুতামি করল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন বাজারে গেলেন, গিয়া বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, তোমাদের জীবন সফল হয়। আবু জাহাল তার দলবল নিয়া সাথে সাথে বাজারে গিয়া বলে, হে লোকেরা, মুহাম্মদের কথা শুনবে না, সাবধান, মুহাম্মদ পাগল। এদিকে আবু জাহাল দলবল নিয়ে বলে, মুহাম্মদ পাগল, আর তিন জবাব দিতেই আছেন, আবু জাহালের কথা কোনো প্রতিবাদ নাই, কোনো জবাব নাই। যখন দেখলো এর দ্বারা রাসুলকে দাওয়াত থেকে ফিরানো গেল না, তখন আবু জাহাল তার দলবল নিয়ে নবীর গায়ে থুক নিক্ষেপ করতে লাগল। এর দ্বারা যখন দাওয়াত থেকে ফিরাইতে পারল না, তখন থুকে ভিজা শরীরে রাস্তার ধুলাবালু নিক্ষেপ করতে লাগল। এর দ্বারাও যখন ফিরাইতে পারল না, রসুলের গলায় গামছা বেঁধে বাজারের রাস্তায় ফেলে অলিতে গলিতে টানা হেঁচড়া করল। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, আশাদ্দুন নাসি বালা আনিল আম্বিয়া ও সুম্মাল আমসাল ফাল আমসাল, দুনিয়াতে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হন নবী রসুলগণ, আর নবী রসুলগণের অনুসরণে যে যত বেশি অগ্রসর হবে সে ততই দুনিয়াতে বিপদের সম্মুখীন হবে। কোন সমস্ত লোকের কাছে বিপদের সম্মুখীন হন? নবীগণ এবং নবীর অনুসারীগণ। কোন সমস্ত লোকের কাছে বিপদের সম্মুখীন হন? যে সমস্ত লোকেরা দুনিয়ার স্বার্থের লোভে নবীর পথে চলতে চায় না। নবীর পথে চলতে গেলেই তার দুনিয়ার স্বার্থ লঙ্ঘন হয়, এই কারণে নবীর পথে নবীরেও জুলুম অত্যাচার করে, নবীর অনুসারী আলেমগণকেও জুলুম অত্যাচার করে। কেন? নবীরাই তারা দুনিয়ার হীন স্বার্থ চরিতার্থ করার পথে একমাত্র বাধা। নবীর অবর্তমানে নবীর অনুসারী আলেমগণই একমাত্র শয়তানি কর্মকাণ্ডে আলেমগণই বাধা। এই জন্য নবীগণকে যারা তারা যেভাবে হামলা করেছিল, কিয়ামত পর্যন্ত দায়বে নবীগণকেও তারা ঠিক একইভাবে হামলা করবে। খুব সহজ সরল একটা উদাহরণ দিয়ে শুনেন, ইসলামের নাম শুনলেই ভয় পায়। বর্তমান সমাজে কিছু মুসলমান আছে এরকম, অমুসলমান নয়, ইসলাম কইলেই প্রতিবাদ করে। ইসলাম কইলা কেন? মুসলমান আবার ইসলাম কইলে প্রতিবাদ করে কেন? কারণটা কি? কারণ হইল, যত রকমের শয়তানি আছে, যত রকমের পাপ আছে, যত রকমের গুণা আছে, যত রকমের অন্যায় আছে, যত রকম অপরাধ আছে, যত রকম দুর্নীতি আছে, যত রকম জালিয়াতে আছে, সবগুলির পথে একমাত্র ইসলাম হইল বাধা। এই কারণে সুরেরাও ইসলামের নাম শুনলে ভয় পায়, ডাকাতেরাও ইসলামের নাম শুনলে ভয় পায়, বদমাশেরাও ইসলামের নাম শুনলে ভয় পায়, সুদকুরেরাও ইসলামের নাম শুনলে ভয় পায়, ঘুষকুরেরাও ইসলামের নাম শুনলে ভয় পায়। কেন? ইসলাম চুরির পথে বাধা, ইসলাম ডাকাতির পথে বাধা, ইসলাম বদমাশির পথে বাধা, ইসলাম জিনার পথে বাধা, ইসলাম সন্ত্রাসের পথে বাধা, ইসলাম খুন খারাপের পথে বাধা, খুন খারাপির পথে বাধা, ইসলাম সুদকুরির পথে বাধা, ইসলাম ঘুষকুরির পথে বাধা, ইসলাম মদকুরির পথে বাধা, ইসলাম গাঞ্জাকুরির পথে বাধা। এই জন্য যত গাঞ্জাকুর, যত মদকুর, যত সুদকুর, যত ঘুষকুর, যত সুর, যত যত রকমের সুর, যত রকমের দুর্নীতিবাদ, সবগুলি ইসলামের নাম শুনলে ভয় পায়। ভয় পায় যাদের কথা শুনলে ভয় পায়, এদেরকে দমন করার উপায় কি? অন্যায়ভাবে হামলা করা। কথা বুঝলেন? যাদের মুখে ইসলামের আওয়াজ হয়, এদের এদের এই ইসলাম কথাটা ভয় পায়। তো ভয় পাওয়ার মতো কথাটা বন্ধ করার উপায় কি? এদের মুখ বন্ধ করার উপায়, এদেরকে জব্দ করো, অন্যায়ভাবে হামলা করো, এদের মুখ বন্ধ করে দাও। মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল বলে গালি শুনলেন, মুখ বন্ধ করলেন না। মোহাম্মদুর রাসূলুল্লাহ এর শরীরে থুক নিক্ষেপ করা হইল, কিন্তু মুখ বন্ধ করলেন না। মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুকে বিজা শরীরে বালু নিক্ষেপ করা হইল, মুখ বন্ধ করলেন না। গলায় গামছা বেঁধে রাস্তায় ফেলে বাজারে টানা হেঁচড়া করল, কিন্তু মুখ বন্ধ করলেন না। হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাজ্জিরহু বিয়াদিহি ওয়া ইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা কেউ যদি কাউকে ইসলাম বিরোধী কোনো কিছু করতে দেখো, তাহলে শক্তি থাকলে শক্তি প্রয়োগে বাধা দাও, শক্তি না থাকলে মুখের দ্বারা প্রতিবাদ করো, মুখের দ্বারা প্রতিবাদ করার যোগ্যতা না থাকলে অন্তর দিয়া ইসলাম বিরোধী কাজকে ঘৃণা করো। এটা হল সবচেয়ে তার ক্লাসের ইমান, যা হইল তার ক্লাসের ইমান। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, শক্তির দ্বারা অন্যায় বন্ধ করার নির্দেশ সরকারের প্রতি, শক্তির দ্বারা অন্যায় বন্ধ করার নির্দেশ সরকারের প্রতি, মুখের দ্বারা প্রতিবাদ করার নির্দেশ আলেমগণের প্রতি, অন্তর দ্বারা ঘৃণা করার নির্দেশ সর্বস্তরের মুসলমানদের প্রতি। অন্যায় কাজ বন্ধ করবে সরকার কিভাবে? শক্তি প্রয়োগে। আলেমগণ অন্যায় বন্ধের জন্য কি করবেন? মুখের দ্বারা প্রতিবাদ করবেন। জনগণ অন্যায় কাজের বেলায় কি করবে? ঘৃণা করলে সমর্থন দিতে পারে। এখন বলুন, কোন জনগণ যদি অন্যায় কাজে সমর্থন দেয়, অন্যায় কাজে অংশগ্রহণ করে, তার ইমানের ক্লাস কোনটা? তুমি শক্তি প্রয়োগেও অন্যায় বন্ধ করতে পারো না, মুখের দ্বারা প্রতিবাদও করতে পারো না, মনে মনে ঘৃণা করলে ছিল তোমার তার ক্লাসের ইমান। মনে মনে ঘৃণা করারও অবস্থা যদি না থাকে, তোমার ইমানের ক্লাস কোনটা? তাহলে রসুলের জীবন ইতিহাস শুনে আর বুঝে আমাদের লাভ কি? আরেক দিনের ঘটনা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কয়েক মাইল দূরে তাইফে গেলেন। সেখানে তিন সর্দার ছিল তাইফের বাসিন্দাদের, তিন সর্দারকে ডাকলেন, ডেকে তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। এক সর্দার বলল, আমি তোমার সাথে কোনো কথাই বলতে রাজি না। আর এক সর্দার বলল, আল্লাহ যদি সত্যই তোমাকে নবী বানায় পাঠাইয়া থাকেন, তাহলে তোমার মক্কাবাসীকে গিয়ে আগে ইমানের দাওয়াত দাও, পরে আমাদের কাছে আসো। আর এক সর্দার জবাব দিল, আল্লাহ কি তোমার চেয়ে কোনো ভালো মানুষ পাইলেন না নবী বানাইবার জন্য? অর্থাৎ তিনজন সর্দার নবীর দাওয়াত তো কবুল করলই না, প্রত্যাখ্যান করলো। সাথে সাথে সমাজের যে মস্তান ছেলে ফেলে আছে উঠতি বসের, পনেরো বিশ পঁচিশ বছরের ছেলে ফেলে যারা আছে, যেই বয়সে মানুষ মস্তানি করে তাকে, ভাগলামি করে তাকে, এই মস্তান ছেলে ফেলেদেরকে ডাকিয়া তিন সর্দারে বলল যে মক্কা থেকে মোহাম্মদ নামের একটা পাগল আইছে, তার লিয়ে তোমরা কিন্তু আমোদ ফুর্তি করো। বলেন, মস্তানি করলে যারা বিচার করার দায়িত্ব রাখে, তারাই যদি মস্তানি করার জন্য লেলায়া দেয় অবস্থা রাখি হইতে পারে, বিচার করবে কে? বর্তমান দুনিয়ার বেশিরভাগ ক্ষেত্রে অবস্থাই তার, ন্যায় বিচারের দায়িত্ব যাদের হাতে ছিল তারাই জুলুম চালায়, ন্যায় বিচার পাবেন কোথায়? যাদের হাতে ছিল ইনসাফের দায়িত্ব তারাই করে দিলুম, ইনসাফের আশা করবেন কোথায়? এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি ইনসাফ না পাও, জালিমে যদি জুলুম করে আর ইনসাফের জায়গা যদি না পাও, আল্লাহর কাছে দোয়া করো, জালিমের দোয়া আল্লাহ বড় তাড়াতাড়ি কবুল করে, মজলুমের দোয়া, মজলুমের দোয়া আল্লাহ বড় তাড়াতাড়ি কবুল করে। সুতরাং আপনারা যদি এমন কোন পরিস্থিতিতে পড়েন যে যেই ব্যক্তির হাতে ছিল ন্যায় বিচারের বার, সেই ব্যক্তিই জুলুম করে, এখন যাব কোথায়? এই সময়ের কর্তব্যটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন কিনা, আল্লাহর কাছে দোয়া করো, মজলুমের দোয়া আল্লাহর কাছে বড় তাড়াতাড়ি কবুল হয়। কাজে আমরা কোনো ব্যাপারে কোনো বিচারকের কাছে মজলুম হইলে আমাদের করার কিছু নাই না আছে, কি করব? আল্লাহর কাছে দোয়া, তবে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। নিজের অপরাধগুলি দেখো, নিজের অপরাধগুলি সংশোধন করো এবং আল্লাহর কাছে দোয়া করো। কোন মজলুম যদি নিজের অপরাধ নিজে যদি অপরাধ থেকে বাঁচতে পারে আর জুলুম যদি সইতে পারে, মজলুম যার হাতে বিচারের দায়িত্ব ছিল সে জুলুম করে, এইরকম মজলুম নিজে যদি অপরাধ করে তাহলে এদিক দিয়ে মজলুম হইল, ওই দিক দিয়ে দোয়াও কবুল হবে না। কাজেই মজলুম দোয়া করে আল্লাহর কাছে জালিমের বিচার পাইতে হইলে নিজের অপরাধ সংশোধন করতে হবে। অনেক সময় অনেকে বলে হুজুর আমরা তো মজলুম হইয়া এত দোয়া করতেছি আল্লাহ কি দেখে না? আল্লাহ বলে তোর আমল যে খারাপ তুই কি দেখোস না? বলেন সমাধান সব প্রশ্নের আছে কি নাই? বুঝে থাকলে বলুন তো মজলুমের দোয়া কবুল হয় না কেন? হ্যাঁ নিজের আমল খারাপ হওয়ার কারণে তোমার দোয়া কবুল হয় না? মুহাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন মজলুম যদি শুধুমাত্র নিজের আমলটা সংশোধন করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমের বিচার দুনিয়ার থেকেই শুরু করে দেয়। জালিমের বিচার শুধু আখেরাতে নয়, দুনিয়ার থেকেই জালিমের বিচার শুরু করে দেয়। তার জ্বলন্ত প্রমাণ ইউসুফ আলহিস সালামকে বড় দশ ভাই জুলুম করিয়া কয়ে গেলাইছে, কি জুলুম নয়? ইউসুফ আল ইসলাম কোন অপরাধে লিপ্ত ছিলেন? কোন অপরাধে? শুধু আল্লাহর কাছে বলতেন আল্লাহ। বিচার দুনিয়ার থেকেই শুরু হয়েছিল কিনা? হ্যাঁ বিচার দুনিয়ার থেকেই। ইউসুফ আলহিস সালামের ঘটনা এই কথার জ্বলন্ত প্রমাণ যে মজলুম যদি নিজেকে সংশোধন করে নিতে পারে তো জালিমের বিচার দুনিয়াতেই হইয়া যাবে। কথা বুঝে আসছে কিনা? আর মজলুম যদি নিজেকে সংশোধন করতে না পারে দুনিয়াতে মজলুম হইল সুবিচারও পাবে না। কেন মজলুম সুবিচার হয় না বুঝতে পারলেন পরিষ্কার? এবার বলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইব্বাসীর হাতে মজলুম হইলেন কিনা? মজলুম মজলুম হইছেন। কেমন মজলুম? এই যে যুবক ছেলে ফেলেদেরকে লেলাইয়া দিল, এরা রাসুল যেই রাস্তা দিয়ে মক্কায় ফিরে যাবেন সেই রাস্তার দুই পাশে লাইন করে দাঁড়াইয়া গেল এই মস্তান ছেলেরা, যার সামন থেকেই অতিক্রম করে যান সেই পিছন দিক থেকে পাথরের ঢিল মারে, যার সামন দিকেই যান সেই পিছন দিক থেকে ঢিল মারে, যার সামন দিকে যান সেই পিছন দিক থেকে ঢিল মারে। ঢিল খাইতে খাইতে নয় যখন হুচট খাইয়া রাস্তায় পড়ে যান তখন যাদের সামনে পড়ে যান এরা হাতে ধরে দূর করে আবার দাঁড় করাইয়া দেয় ধাক্কা মারে চলার জন্য, আবার চলতে থাকলে আবার হাত মারে। এই রকম করতে করতে নবীর সমস্ত শরীর মুবারক জখম হইয়া রক্তে লাল হইয়া তাইলে তাইব যাওয়ার সিদ্ধান্তটা নবীর ভুল ছিল? ভুল ছিল না? ভুল ছিল না? ভুল ছিল না? নবী এবং নায়েবে নবীদের রক্তের বিনিময়ে উম্মতের হেদায়েত হয়। সুবহানাল্লাহ। নবী এবং নায়েবে নবীদের রক্তের বিনিময়ে উম্মতের হেদায়েত হয়। এরা কিছু রক্ত দিয়া তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার চেষ্টা করে। বিষয়টা বুঝতে না ভাইরা অনেকে বলে এই সিদ্ধান্তটা ভুল করলো এই জন্য মার দেখাইল। নবী ভুল সিদ্ধান্ত করে তাইফে মার খেলেন? নবী ভুল সিদ্ধান্ত করে উহুদের ময়দানে মার খেলেন? উহুদের ময়দানে নবী মার খাইছিলেন কিনা? কি পরিমাণ দামদান মুবারক শহীদ হইল, শরীরে অসংখ্য জখম হইল, এক সময় নবী বেহুশ হয়ে পড়ে গেলেন, পরে যাওয়ার কারণে নবীকে উঠাইয়া উহুদ পাহাড়ের এক গুহার ভিতরে গোপন করা হইল, এই পরিমাণ মার খাইলেন উহুদের ময়দানে আল্লাহ রসুল ভুল সিদ্ধান্তের কারণে। নবী আর নায়েবে নবীর রক্তের বিনিময়ে উম্মতের হেদায়েত হয়। এই কথাটা আমরা অনেকে বুঝি না, অনেকেই বুঝি না। ভুল সিদ্ধান্ত করে মার খাইল নবী তাইফের ময়দানে, ভুল সিদ্ধান্তে মার খাইলেন নবী উহুদের ময়দানে, ভুল সিদ্ধান্তের কারণে মার খাইলেন না? রক্ত দিলেন উম্মতের হেদায়েতের জন্য, রক্ত দিলেন উম্মতের হেদায়তের জন্য। নবী আর নায়েবে নবীর দায়িত্বটা কিরকম হয় পরিষ্কার ভাষায় বলি আপনাদেরকে, আপনাদের দাঁতের ফাঁক দিয়া যদি কোনো সময় কাঁটা ঢুকে, ঢুকে কিনা মাঝে মধ্যে দাঁতের ফাঁকে কাঁটা ঢুকলে দাঁতে ব্যথা হয়, ব্যথা হয়, এই কারণে জিব্বা এই কাঁটাকে ঠেলতে থাকে, ঠেলতে ঠেলতে নিজে জখম হইয়া যায়। কাঁটা ঢুকলো জিব্বায় না দাঁতে? জিব্বাটা লেগে নাও দাঁতকে রক্ষা করার জন্য। দাঁতের ফাঁকে কাঁটা ঢুকে ব্যথা দাঁতে হয়, দাঁতকে ব্যথার থেকে রক্ষা করার জন্য জিব্বা ঠেলতে ঠেলতে নিজে জখম হইয়া যায়। জিব্বার ঠেলার কারণে দাঁত জখম হয় না, যে দাঁতরে বাঁচাইবার লাগি ঠেলে সেই জখম হয়। ঠিক তেমনি ভাবে নবী আর নাইবে নবীগণ নিজেরা জখম হইয়া পাপিষ্টগুলিকে জাহান্নাম থেকে রক্ষা করার চেষ্টা করে। জিব্বা যেভাবে নিজে জখম হইয়া দাঁতকে বেতার থেকে রক্ষা করার জন্য চেষ্টা চালায় ঠিক তেমনি ভাবে নবী আর নাইবে নবীগণ নিজেদের রক্ত বিসর্জন দিয়া মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করার চেষ্টা। কিন্তু সেই দাঁত জিব্বাকে যদি কোনদিন সুযোগ মতে পায় এই অবদানের প্রতিশোধ নিয়ে আসারে কৃতজ্ঞ না নিমক হারাম, দাঁত যেমন ভাবে জিব্বার জন্য নিমক হারাম, ঠিক তেমনি ভাবে ইসলামের নাম শুনলে যারা ভয় পায় এরা নবী আর নায়েবে নবীদের জন্য নিমক হারাম। কথা পরিষ্কার বুঝলেন কিনা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি এক পর্যায়ে গাছের নিচে পড়ে গেলেন, গাছের ছায় বসে গেলেন। রসুল গাছের ছায় বসে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রিল ফিরিস্তা পাঠাইলেন, আমার নবীকে গিয়া বলো তারা তার সাথে যে ব্যবহার করেছে আমি আল্লাহ তো দেখেছি, নবী প্রতিশোধ চান কিনা? যদি প্রতিশোধ চান তাহলে তাইফের দুই প্রান্তে দুই পাহাড় আছে, দুই পাহাড়কে একত্র করে আমি তাইফবাসীকে নিস্তেজিত করে দেব। প্রস্তাব নিয়ে জিব্রিল ফিরিস্তা নবীর কাছে আসলেন, বললেন আপনি কি প্রতিশোধ চান? চাইলে আল্লাহ এইভাবে প্রতিশোধ দিবেন। আল্লাহ রসুল বলেন আল্লাহুম্মা দি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমি প্রতিশোধ চাই না, আমি এদের হেদায়ত চাই। এইভাবে জুলুম করল, এরপরও কি চান? হেদায়ত চান। নবী এবং নায়েবে নবীরা মজলুম হইয়া রক্ত দিয়া জান দিয়া যারা হামলা করে যারা দুর্ব অত্যাচার করে এদের প্রতিশোধ নন, এদেরকে জাহান্নাম থেকে রক্ষা করতে চান। এই জন্য বারো রকম স্মরণ রাখতে হবে, নবী এবং নায়েবে নবীর চেয়ে বড় উপকারী, বড় আপনজন, বড় হিতাকাঙ্ক্ষী দুনিয়াতে আর কেউ হতে পারে না। তেরো বৎসরের মক্কি জিন্দিগির কিছু ঘটনা শুনিলেন সামান্য। তেরো বৎসরের মক্কি জিন্দিগিতে এইভাবে তারা যত জুলুম নির্যাতন জুলুম অত্যাচার করেছে সবগুলি রসুল বিনা প্রতিবাদে নীরবে সহ্য করেছে। এই তেরো বৎসরের মক্কি জিন্দিগির শিক্ষা কি আমরা ভুলে গেছি? হ্যাঁ আমরা ভুলে গেছি। তেরো বৎসরের মক্কি জিন্দিগির শিক্ষা ভুলে গেছি বলেই আমরা কেউ কেউ হক কথা বলতেই রাজি না জুলুমের ভয়ে, আর কেউ কেউ হক কথা বললে যখন জুলুমের স্টিম রুলার চলে তখন ওই সবে মিলে বলতে থাকি ভুল সিদ্ধান্ত করেছিল, মার খাইতেছে ইচ্ছা মতো খাত। এটাই কি তেরো বৎসরের মক্কি জিন্দিগির শিক্ষা? এই শিক্ষা তেরো বৎসরের মক্কি জিন্দিগির আরেকটা ঘটনা বলি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তেরো বৎসরের মক্কি জিন্দিগিতে ইসলাম গ্রহণ করলেন, নবীর দাওয়াত কবুল করলেন। দাওয়াত কবুল করার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে থাপর সরাইয়া আরবের মরুভূমির উত্তপ্ত গরম বালু যে বালুর কোনা গায়ের চামড়ায় ভরলে টুসা উঠে যায় এমন বালুর মধ্যে চিত করাইয়া শুয়াইয়া বুকের উপর বিশাল পাথর চাপা দিয়া রাখা হইত যেন নড়াচড়া করতে না পারে। তেরো বৎসরের মক্কি জিন্দিগিতে আঙ্গুলে গোনার মতো যে কয়েকজন ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে আর একজনের নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। কেন ইসলাম গ্রহণ করলেন? এই জন্য আগুনের লোহার শোলা পুরাইয়া লাল করিয়া উনার কমরে চাপাইয়া ধরে রাখা হতো। এই পুরা লোহা লাল পুরা লোহা, এই লোহার আগুনে উনার গায়ের চামড়া জ্বলিয়া চর্বি গলিয়া গলন্ত চর্বি লাগিয়া এই লোহা ঠান্ডা হইত। বর্তমান দুনিয়ার আলেমদের প্রতি তো এখনো এতটুকু জঘন্য নির্যাতন হয়নি, রসুলের যুগে রসুলের চোখের সামনে রসুলের অনুসারী ইমানদারকে এইরকম দুলুম অত্যাচার করা হয়েছে। তাদের ক্ষেতের পাকাদাম কেটে নেওয়ার কারণে, না তাদের কাঁচা আলে পাড়া দেওয়ার কারণে, না তাদেরকে জাহান্নাম থেকে রক্ষার চেষ্টা করার কারণে, যাদেরকে জাহান্নাম থেকে রক্ষার চেষ্টা করেন এরাই জুলুম করে। কেন? জাহান্নাম থেকে রক্ষার পথে চলতে গেলে দুনিয়ার স্বার্থ নষ্ট হয়। দুনিয়ার স্বার্থ মানুষকে কেমন জানোয়ার বানাইতে পারে, কেমন হিংস্র বানাইতে পারে, দুনিয়ার স্বার্থ মানুষকে কেমন জালিম বানাইতে পারে। তেরো বৎসরের মক্কি জিন্দিগিতে আঙ্গুলে গোনার মতো যে কয়েকজন লোক ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে আরেকজনের নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জাহাল নিজের হাতে বর্ষা নিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে শহীদ করেছিল। এই জুলুম, এই রকম জুলুম নির্যাতনের ভিতর দিয়া গেল তেরো বৎসর। নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করতে গিয়া গেল চল্লিশ বছর। নবুয়তের দলিল সাব্যস্ত করার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিচয় দেওয়ার পর এই রকম পাশবিক নির্যাতন সহ্য করিয়া নবী এবং নবীর অনুসারী মুসলমানদের গেল ১৩ বছর। এই ১৩ বছরের জুলুম নির্যাতনের পর আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন আর একতরফা জুলুম নির্যাতন সহ্য করা নয়, এবার আপনি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে যান। আল্লাহর নির্দেশে রসুল মদিনা শরীফ চলে গেলেন। মদিনা শরীফ চলে যাওয়ার পর আল্লাহ নির্দেশ দিলেন আর একতরফা জুলুম নির্যাতন সহ্য করা নয়, এবার জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সন্ত্রাসীদেরকে দমন করার জন্য রুখে দাঁড়ান। ১৩ বৎসরের মক্কি জিন্দিগিতে জালিমের বিরুদ্ধে জালিমদের দমন করার আন্দোলন ছিল না, কেন ছিল না? ১০ বৎসরের মদনী জিন্দিগিতে আল্লাহ সেই নির্দেশ দিলেন কেন? তার কারণ যুদ্ধের মাধ্যমে সন্ত্রাসীদের সন্ত্রাস বন্ধ করার দায়িত্ব সরকারের। দায়িত্ব কার? ১৩ বৎসরের মক্কি জিন্দিগিতে রাসুলের কোন সরকার ছিল না, এই জন্য একতরফা জুলুম সহ্য করতে হয়েছে, প্রতিশোধ প্রতিবাদ করার দমন করার কোন ব্যবস্থা ছিল না। যতদিন পর্যন্ত মুসলমানদের সরকার না থাকবে ততদিন পর্যন্ত মুসলমানদেরকে কোন জালিম জুলুম করলে এভাবেই সহ্য করতে হবে। এটা নবীর ১৩ বৎসরের মক্কি জিন্দেগির শিক্ষা, ১৩ বৎসরের মক্কি জিন্দেগির শিক্ষা। এই ১৩ বৎসরের মক্কি জিন্দেগির ভিতরে দৈনিক পাঁচ বেলার নামাজ ফরজ হয়। হিজরতের বৎসরখানায় কাকের আল্লাহ রসুল মেয়েরাজে গেলেন, মেয়েরাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন উম্মতের জন্য পাঁচ বেলার নামাজ ফরজ করে দিলেন। এই পাঁচ বেলার ফরজ নামাজ আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে নবী উম্মতের মধ্যে ঘোষণা দিলেন, আসসালা তুমি তাহুল জান্না, নামাজ বেহেস্তের চাবি। এরপরেও যে মুসলমান নামাজ পড়তে চায় না, সে মুখের ভাষায় নয়, সে তার কাজের ভাষায় বলতে চায়, নবী মেরাজ থেকে বেহেস্তের চাবি এনে আমাকে দিলে কি হবে, আমি সেটা নেব না। বলেন যে মুসলমান এরপরও নামাজ পড়তে চায় না, সে কি বলতে চায়? নবী বেহেস্তের চাবি দিলেও আমি নেব না। এছাড়া নামাজ মুসলমান হইয়া নামাজ না পড়ার আর কোন কারণ হতে পারে না। সুতরাং ১৩ বৎসরের মক্কি জিন্দেগি এবং ১০ বৎসরের মদনী জিন্দেগিতে যে কাজ রাসুল নিজে করেছেন উম্মতকেও করতে বলেছেন, সেই কাজ উম্মতের জন্য, সেই কাজে নবীকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। নবীর অনুসরণ অনুকরণকেই, যে কাজে নবীকে অনুসরণ অনুকরণ করতে হয় ওই কাজটাকেই নবীর সুন্নত বলা, ওই কাজটাকেই নবীর সুন্নত বলা। ১০ বৎসরের মদনী জিন্দেগিতে আল্লাহ রসুল একটা সরকার গঠন করলেন। কি করলেন? সরকার গঠন করলেন ১০ বৎসরের মদনী জিন্দেগিতে। এবং পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একটা রাষ্ট্রের জন্য লিখিত সংবিধান রচনা করলেন। রসুলের রচিত সেই সংবিধানের নাম ছিল ঐতিহাসিক মদিনা সনদ, ঐতিহাসিক মদিনা সনদ। সেই মদিনা সনদ নামে সংবিধানে উল্লেখ ছিল মদিনার মুসলমানেরা যেমন স্বাধীনভাবে নিজেদের ইসলাম ধর্ম পালন করতে পারবে, তেমনিভাবে মদিনার অন্যান্য ধর্মাবলম্বীরা স্বাধীনভাবে আপন আপন ধর্ম পালন করতে পারবে। মুসলমানদেরকে তাদের ধর্ম পালনে যেমন আর কেউ বাধা দিবার অধিকার রাখে না, তেমনিভাবে অন্য ধর্ম পালনকারীদেরকেও ধর্ম পালনে কোন মুসলমান বাধা দেওয়ার অধিকার রাখে না। তাহলে রসুলের ঐতিহাসিক মদিনা সনদে সব ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ছিল কিনা? তাইলে রসুল যে ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেই ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠা হইলে মুসলমান ছাড়া আর কোন ধর্মাবলম্বী সেই রাষ্ট্রে বাস করতে পারবে না। এটা কি বাস্তব কথা না গাঞ্জাগুড়ি কথা? এগুলি গাঞ্জাগুড়ি কথা। রসুল যেহেতু সরকার গঠন করেছেন, এইবার জুলুম নীরবে সহ্য করা নয়, জুলুম বন্ধ করার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই কারণে ১৩ বৎসরের মক্কি জিন্দেগিতে এমন অবর্ণনীয় জুলুম সহ্য করেও রসুল তাদের বিরুদ্ধে একটি যুদ্ধও করেননি। ১০ বৎসরের মদনী জিন্দেগিতে রসুল সন্ত্রাসীদের বিরুদ্ধে সন্ত্রাস দমন করার জন্য ৬৬টা যুদ্ধ পরিচালনা করেছেন। আপনাদের বুঝে যেতে হবে ১৩ বৎসরের মক্কি জিন্দেগিতে একটা যুদ্ধও করলেন না জালিমদের বিরুদ্ধে, ১০ বৎসরের মদনী জিন্দেগিতে ৬৬টা যুদ্ধ করলেন কেন? যুদ্ধের মাধ্যমে সন্ত্রাস বন্ধ করা সরকারের দায়িত্ব। ১৩ বৎসরের মক্কি জিন্দিগিতে রসুলের সরকার ছিল না, এই জন্য যুদ্ধের মাধ্যমে সন্ত্রাস দমনের সুযোগ ছিল না। ১০ বৎসরের মদনী জিন্দিগিতে রসুল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, এবার রসুলের সরকার আছে, কাজেই এবার যুদ্ধের মাধ্যমে সন্ত্রাস বন্ধ করার দায়িত্ব আছে। কথা বুঝে আসলো কিনা? সিরাতুন নবীর তৃতীয় অংশের নাম রাসুলের মদনী জিন্দেগি, সিরাতুন নবীর তৃতীয় অংশের নাম রাসুলের দশ বৎসরের মদনী জিন্দেগি। রাসুলের জীবনের শেষ দশটা বৎসরের ইতিহাস যে মুসলমান জানে বুঝে, এই মুসলমান রাষ্ট্রীয় জীবনে ইসলামের নাম নেওয়া যাবে না এমন কথাও বলতে পারে? তাহলে তুমি রসুলের জীবনী, তুমি কোন রসুলে বিশ্বাসী? তুমি কোন রসুলে বিশ্বাসী? রাষ্ট্রীয় জীবনে ইসলাম বলা যাবে না? তাহলে রসুল দশ বৎসরের মদনী জিন্দিগিতে কি করছিলেন? কি করছিলেন? ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, একটা রাষ্ট্রের জন্য সংবিধান রচনা করেছিলেন, এবং সেই সংবিধান মতো সমস্ত মুসলমান অমুসলমান সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করেছিলেন, এটাই ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। এই ১৩ বৎসরের মক্কি জিন্দিগি এবং ১০ বৎসরের মদনী জিন্দিগিতে আল্লাহ রসুল যে কাজগুলি নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন, উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, প্রেরণা জুগিয়েছেন, ওই সমস্ত কাজের জন্য রসুল মদের আদর্শ, এবং সেই সমস্ত কাজের বেলায় রসুলের জীবনীটা উম্মতের জন্য শরীয়তের দলিল। ৪০ বৎসর পূর্ণ হওয়ার আগের জিন্দেগি নবীর জন্য নবুয়তের দলিল, ৪০ বৎসর পূর্ণ হওয়ার পরের ২৩ বৎসরের জিন্দেগি, ১৩ বৎসরের মক্কি জিন্দেগি এবং ১০ বৎসরের মদনী জিন্দেগি, এই দুটা জিন্দেগি উম্মতের জন্য শরীয়তের দলিল। উম্মতের জন্য শরীয়তের দলিল মানে জীবনের এই অংশ উম্মতকে ফলো করতে হবে, ওহি পাওয়ার পরের জিন্দেগি নবীর এটা উম্মতের কি করতে হবে? ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। অনেকে বলে যে নবীর জীবন আমি অনুসরণ করব কিভাবে, নবীর কুদরতি অপারেশন হয়েছে, আমার কি হয়েছে? বলেন এটা কোন অংশের কথা কইল? যে অংশ উম্মতের জন্য শরীয়তের দলিল নয় সেই অংশের কথা, যেগুলো তোমার অনুসরণ করতে কেউ বলে না। নবীর জীবন ইতিহাস, নবীর জীবন আদর্শ অনুসরণ করতে হবে, ওহিনাজিল হওয়ার পূর্ববর্তী ৪০ বৎসরের জীবন ইতিহাস নয়, ওহিনাজিল হওয়ার পরবর্তী ২৩ বৎসরের জীবন ইতিহাস উম্মতের জন্য শরীয়তের দলিল। কার জন্য কিসের দলিল? উম্মতের জন্য, শরীয়তের জন্য। এখানে আবার আরেকটা প্রশ্ন আসতে পারে, ওহিনাজিল হওয়ার পরবর্তী ২৩ বৎসর বয়সে ২৩ বৎসরের জিন্দগিতেই তো রসুল মেরাজে গেছিলেন, এই অংশের কাজ যদি আমাদের জন্য অনুসরণ করতে হয় তাহলে তো আমাদেরও মেরাজে যাইতে হয়। এই প্রশ্নের জবাব হইল যে পরবর্তী ২৩ বৎসরের জিন্দগিতে রসুল যত কাজ করেছেন এবং আমাদেরকেও করতে বলেছেন সেই কাজগুলির জন্য তিনি মোদের আদর্শ। ২৩ বৎসরের জিন্দগিতে রসুল নিজে করেছেন কিন্তু আমাদেরকে করতে বলেননি, সেই কাজের বেলায় আমরা তাকে ফলো করব না, করতে পারবো না। বুঝে থাকলে বলুন, ২৩ বৎসরের জিন্দগির সবগুলি কাজকে আমরা ফলো করব না যে কাজগুলি আমাদেরকে ফলো করতে বলেছেন? ২৩ বৎসরের জিন্দগি নবী নামাজ পড়েছেন কিনা, আমাদেরকেও পড়তে বলেছেন কিনা? ২৩ বৎসরের জিন্দগিতে নবী রোজা রেখেছেন কিনা, আমাদেরকেও রাখতে বলেছেন কিনা? ২৩ বৎসরের জিন্দগির নবী হালাল হারাম মেনে চলেছেন কিনা, আমাদেরকেও চলতে বলেছেন কিনা? ২৩ বৎসরের জিন্দগিতে নবী ইমান নিয়া, আখারাতের প্রতি ইমান, জান্নাত জাহান্নামের প্রতি ইমান, আল্লাহর প্রতি ইমান, সমস্ত নবী রসুলগণের প্রতি ইমান নিয়া জীবনযাপন করেছেন, আমাদেরকেও ইমান নিয়া জীবনযাপন করতে বলেছেন, এই কাজগুলির জন্য নবী মোদের আদর্শ, এইগুলিকেই নবীর সুন্নত বলা হয়। এইগুলিকেই কি বলা হয়? সুন্নত বলা হয়। আর কয়েক মিনিট সময়ে নবীর সুন্নত সম্পর্কে কিছু কথা খুব পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার। আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান কি বলবো, আমার মনে হয় প্রতি হাজারের ৯৯৯ জন মুসলমান নবীর সুন্নত সম্পর্কে পরিষ্কার কোন ধারণাই রাখে না। নবীর সুন্নত কথাটা ইসলাম ধর্মে তিনটা অর্থে ব্যবহৃত হয়। নবীর সুন্নত কথার অর্থ কটা? তিনটা। এক নম্বর, নবীর সুন্নত কথার অর্থ নবীর হাদিস। দুই নম্বর, নবীর সুন্নত কথার অর্থ নবীর ওই আমল, যে আমলের ভ্যালু ফরজ ওয়াজিবের চেয়ে কম, নফল মুস্তাহাবের চেয়ে বেশি। নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ হইল নবীর শিক্ষা দেওয়া নিয়ম নীতি, নবীর তরিকা, নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। সুন্নত নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা। সামনের কথাগুলি বোঝার সুবিধার্থে পরিষ্কারভাবে স্মরণ রাখুন, নবীর সুন্নত কথার তিনটা অর্থ নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। সিরিয়াল বাই সিরিয়াল, এক নম্বর অর্থ নবীর হাদিস, দুই নম্বর অর্থ নবীর আমল, তিন নম্বর অর্থ নবীর তরিকা। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাক্তু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাক্তুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার কালে দুইটা জিনিস তোমাদের হাতে রেখে যাব, যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া দুটি জিনিস সত্যভাবে আঁকড়াইয়া থাকবে ততদিন পর্যন্ত তোমরা জাহান্নামের পথের যাত্রী হবে না। একটা জিনিসের নাম আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয় জিনিসটার নাম রসুলের সুন্নত হাদিস। এই হাদিসে আল্লাহ রসুল নিজেই রসুলের সুন্নত কথাটারে রসুলের হাদিস অর্থে ব্যবহার করেছেন। এই হাদিসে রসুল রসুলের সুন্নত কথাটার কি অর্থে ব্যবহার করেছেন? রসুলের সুন্নত কথার এক নম্বর অর্থ হইল রসুলের হাদিস। দুই নম্বর, এক হাদিসে আল্লাহ রসুল বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রসুল তোমাদের জন্য সুন্নত করেছি। দিনের বেলায় রোজা রাখা আল্লাহর ফরজ, রাতের বেলায় তারাবির নামাজ পড়া রসুলের সুন্নত। এখানে রসুলের সুন্নত কথা দুই নম্বর অর্থে ব্যবহৃত, রসুলের আমলের কারণে তারাবি আমাদের প্রতি সুন্নত হয়েছে, আল্লাহর ডাইরেক্ট নির্দেশে নয়। তবে রমজানের দিনের বেলায় নামাজ আমাদের প্রতি ফরজ হয়েছে সরাসরি আল্লাহর নির্দেশে। বন্দার প্রতি কোন আমল ফরজ হয় সরাসরি আল্লাহর নির্দেশে, আর বন্দার জন্য কোন আমল সুন্নত হয় নবীর আমলের কারণে। তারাবির নামাজের আমল নবী নিজে করেছেন, এই জন্য আমাদের জন্য তারাবির নামাজ সুন্নত হয়েছে। অনেকে তারাবির নামাজ কত রাকাতিতে নিয়া ফেতনা করে, ফেতনা এই হাদিসের দোয়াই দিয়া ফেতনা করে। কেন, কি হাদিস? এক হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে ফজরের আগে এগারো রাকাত নামাজ পড়তেন বিতির সহ, এগারো রাকাত নামাজ পড়তেন বিতির সহ। বিতির কত রাকাত বাদ দিলে কত থাকে? আট রাকাত। এই আট রাকাত তারাবি, অথচ হাদিসে পরিষ্কার উল্লেখ আছে এই আট রাকাত রসুল বারো মাস পড়তেন। বারো মাস, বারো মাস যে নামাজ ফরায় রায় দিতেন নাম তারাবি না তাহাজ্জুদ? দেন তাহাজ্জুদের হাদিস না তারাবি ফিট করে দেয়? হাদিস মানে না হাদিস জালিয়াতি করে, হাদিস জালিয়াতি করে। আরেক হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেইশ রাকাত নামাজ পড়তেন বিতির সহ। কত রাকাত? তেইশ রাকাতের মধ্যে বিতিরের তিন রাকাত বাদ দিলে কত রাকাত থাকে? এই হাদিসে উল্লেখ আছে এই নামাজগুলি শুধু রমজানে পড়তেন, অন্য সময় নয়। এবার বলুন আট রাকাতেরও হাদিস আছে কিনা, যে শুধু রমজানে না বারো মাস? বিশ রাকাতেরও হাদিস আছে কিনা, বারো মাস না রমজানে? এবার বলেন কোনটার কি নাম? আট রাকাতের নাম তাহাজ্জুদ, বিশ রাকাতের নাম তারাবি। আট রাকাতের নাম তাহাজ্জুদ, বিশ রাকাতের নাম তারাবি। তাহাজ্জুদের হাদিস তারাবির মধ্যে হিট করে দেয়, এটা বলে হাদিস মানা না হাদিস নিয়ে চক্রান্ত করা, হাদিস নিয়ে চক্রান্ত করা, হাদিস নিয়ে জালিয়াতি করা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলের কারণে উম্মতের জন্য বিশ রাকাত তারাবি ফরা সুন্নত হয়েছে। কত রাকাত তারাবি সুন্নত হয়েছে? তাহাজ্জুদ কত রাকাত ফরা সুন্নত আছে কিনা হাদিস? তারাবি কত রাকাত ফরা সুন্নত? বিশ রাকাত আছে হাদিস। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল নিজেই রসুলের সুন্নত কথাটাকে রসুলের আমল অর্থে ব্যবহার করেছেন। আর এক হাদিসে রসুল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে ব্যক্তি যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, সেই যুগে যারা আমার সুন্নত পালন করবে এক শত শহীদের সব পাবে। এখানে আমার সুন্নত বলতে আমার হাদিস নয়, এখানে আমার সুন্নত বলতে আমার আমল নয়, এখানে আমার সুন্নত বলতে আমার তরিকা বোঝানো হয়েছে। এক হাদিসে আল্লাহ রসুল নবীর সুন্নতরে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছেন, আরেক হাদিসে আল্লাহ রসুল নবীর সুন্নতকে নবীর আমল অর্থে ব্যবহার করেছেন, আরেক হাদিসে আল্লাহ রসুল নবীর সুন্নতকে নবীর তরিকা অর্থে ব্যবহার করেছেন। তরিকা শব্দের অর্থ নিয়ম পদ্ধতি, তরিকা শব্দের অর্থ নিয়ম পদ্ধতি। মানুষের জীবনে যত কাজ আছে সকল কাজ প্রথমত দুই প্রকার, হয়তো সংসারের কাজ আর না হয় ধর্মের কাজ। সংসারের কাজের বেলায়ও নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি আছে, ধর্মের কাজের বেলায়ও নবীর শিক্ষা দেওয়া নবীর নিয়ম পদ্ধতি আছে। এই শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতির নাম নবীর তরিকা, শিক্ষা দেওয়া নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতির নাম নবীর তরিকা। যে হাদিসে রাসূল বলেছেন আমার সুন্নতে অটল থাকলে যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নত ছেড়ে দেবে সেই যুগে যারাই আমার সুন্নতে অটল থাকবে 100 শহীদের সওয়াব পাবে। এখানে আমার সুন্নত বলতে আমার আমল নয়, আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত করা নবীর আমল ছিল, নবীর আমল ছিল। বলুন ফরজ নামাজ ওই যে পড়ে না, 4 রাকাত সুন্নত পড়লে 100 শহীদের সওয়াব পাইব, তাহলে হাদিসের অর্থ কি? ই হাদিসের অর্থ নবীর আমল নয়, ই হাদিসের অর্থ নবীর তরিকা। যে যুগে উম্মতেরা ব্যাপকভাবে নবীর তরিকা ছেড়ে দেবে, মন গড়া তরিকায় ধর্ম পালন করবে, ওই যুগে যদি নবীর তরিকা মতো যারা ধর্ম পালন করে এরা 100 শহীদের সওয়াব পাবে। নবীর এই তরিকা ওহী নাজিলের আগের 40 বছরের জীবন ইতিহাসে পাওয়া যায়, ওহী নাজিলের পরের 23 বছরের জীবন ইতিহাসে। তাহলে নবীর তরিকা জানতে হইলে, নবীর তরিকা মতো জীবনযাপন করতে হইলে নবীর জীবন ইতিহাসটা জানা দরকার কিনা? নবীর জীবন ইতিহাস জানা দরকার। আজকে এর বেশি আর আলোচনার সময় সুযোগ নাই, আগামীকাল কোথায় যেন প্রোগ্রাম আছে আপনাদের এলাকায়? মসজিদ তৌফিকে আগামীকাল প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ। আগামীকাল এই নবীর সুন্নত সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে, আপনারা সেখানে যাবেন। আজকের বাকি আলোচনা ওইখানে ইনশাআল্লাহ করা হবে। এখন বুঝুরে আপনাদেরকে কিছু কথা বলবেন, শুনেন, এরপরে ইনশাআল্লাহ আজান হবে।